আমরা তো আজকের এই বাহাতের যে নিয়ম কানুন সম্পর্কে আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসক মহোদয় নিকট থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। দশটার সময় আমাদের বাহাত অনুষ্ঠানের কথা ছিল, দশটা থেকে আমরা ইনশাল্লাহ শুরু করেছি। আমাদের এই বাহাত অনুষ্ঠানের যে নিয়মগুলো মোটামুটি আপনারা শুনেছেন, তবে তারপরেও আমরা সময় সম্পর্কে, যেহেতু আমাদের সময় সীমিত, সেই সীমিত সময়ের মধ্যে আমাদের এটা শেষ করতে হবে, এর জন্য আমি এই সময়ের ব্যাপারে আপনাদের সদয় অবগতির জন্য আমি জানিয়ে দিচ্ছি। এখানে আমাদের ভারতের যে আলোচ্য বিষয় ছয়টি, এই ছয়টি বিষয়ে প্রত্যেকের জন্য আমাদের সময় নির্ধারিত 30 মিনিট করে। প্রথম প্রত্যেক বক্তা একটি বিষয় উপস্থাপনের জন্য 12 মিনিট সময় পাবে। 10 মিনিট পর একটি সতর্ক সংকেত বাজানো হবে, 12 মিনিট পর চূড়ান্ত সময় সংকেত দেওয়া হবে। চূড়ান্ত সময় সংকেতের পর আর বক্তব্য রাখা যাবে। দ্বিতীয় প্রত্যেকটা 12 মিনিট সময় পাবেন, একইভাবে 10 মিনিট পর একটি সতর্ক সংকেত দেওয়া হবে, 12 মিনিট পর চূড়ান্ত সময় সংকেত দেওয়া হবে, তারপর আর কোনো বক্তব্য রাখতে যাবেন। আবার 12 মিনিট করে শেষ হওয়ার পরে সুযোগ পক্ষকে আরো 3 মিনিট করে সময় দেওয়া হবে, প্রথমে বলবেন প্রথম পক্ষ, পরে দ্বিতীয় পক্ষ। তবে 30 মিনিট বক্তব্যের পর ওই বিষয়ে আর কোনো আলোচনা সম্পূর্ণ বন্ধ থাকবে। অতিরিক্ত সময় যদি কোনো কিছুর বিষয়ে আলোচনার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হয়, যদি উভয় পক্ষ একমত পোষণ করেন, তাহলে আমাদের আজকে এবং সদ্য জেলা প্রশাসক মহোদয়ের সম্মতিক্রমে অনুমতিক্রমে সময় বাড়ানো যেতে পারে। আরেকটু আমি সদয়গুলোর জন্য জানাচ্ছি যে সম্মানিত বক্তাগণ তাদের বক্তব্য অনুকূলে যেসব প্রমাণ দলিল পেশ করবেন, বিচারক মন্ডলী চাইলে তাদের সকল প্রাণ নীতিবাদী বিচারক মন্ডলীর সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ আছে। আর বিশেষত আমরা এখানে চলে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা এখানে যারা আছি তারা কিন্তু আপনাদের, সুতরাং আমরা এখানে বিচারক না, যা আমরা বলতে পারি যে রেফারিং ভাবে কাজ করব। আমরা আপনারা যা কিছু বলবেন আমরা চেষ্টা করব এগুলো ধরে রাখার জন্য, তার জন্য সব কথা যাতে ধরে রাখা যায় এই ক্ষেত্রে সবগুলো কথা ধারণ করা হবে। আর আমরা যতটুকু পারি আপনাদের রেফারেন্সগুলো আমরা শুধু থেকে নেব। পরবর্তীতে এখানে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না হলে ওই ক্যাপেটের মাধ্যমে আমাদের যে বিদ্রোহগুলো আমাদের মতামত নিয়ে পড়ে জানানো হবে সেখানে। তাকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি করে আমরা তাহাস অনুষ্ঠান শুরু করছি। প্রথমে ভারতের যে বিষয় ছয়টা বিষয়ে যখন বক্তব্য পেশ করবেন চ্যালেঞ্জ গ্রহণকারী পক্ষ, এক নম্বর বিষয় বর্তমান তাবলিগীরা কাফের ও মুরতাদ, এই বিষয়ের উপরে আমি মাননীয় ওই বাহাতের চ্যালেঞ্জ গ্রহণকারী মালামা জনাব আকবর আলী রেজবি সাহেবকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ আছে। আলহামদুলিল্লাহ কার্য বরং এবাদতের মধ্যে গণ্য, আর মুজাকারা তো ওয়াজিব, বাহাত ওয়াজিব, সত্য প্রকাশ করা যায়।

একজন মানুষ সাধারণ মানুষের মতো। এখন আমি জানতাম চাই এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জঘন্যতম বেয়াদবি কি না। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সম্মান প্রদর্শন না করিয়া নয়া দিল্লি নেওয়াটি মুলুকি ইলিয়াস তার সম্মান প্রদর্শন করা হয়েছে রহমতুল্লাহ আলাইহি ফেরা। অথচ সে লেখছে এই তবলিগের এই যে বর্তমান প্রচলিত তবলিগ, স্বপ্নে স্বপ্নে তার মাথা খুশকি ছিল, মাথা খারাপ ছিল। ওই যে বই আমার সঙ্গে মালপুজার মালপুজাতে তার মাথা খুব গরম ছিল, খুশকির জন্য ঘুমাইত না। ডাক্তার কবিরাজের পরামর্শ অনুযায়ী ঠান্ডা তৈল খুব মালিশ করাতে ঘুম খুব বেশি হইতে লাগবে। সেই ঘুমের মধ্যে আল্লাহ তারে এলকা করছে, গাইলে দিছে কুন্তুম খায়রের পরিপ্রেক্ষিতে এই যা তুমি খায়ের মতোই লুপ্তের জন্য প্রেরিত হইয়াছ। এই কথায় ইলিয়াস নিঃসন্দেহে কাঁপে, আরে যে মুসলমান জনে সব কাঁপে। প্রহান্না করতাম আজ আমি রাত্রি হইলে অপরাধী, আমার বিরুদ্ধে সেই সামরিক কোটে হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে উভয় পাকিস্তানে সামরিক কোটে আমি সাতাশবার প্রমাণ করছিলাম, তারও প্রমাণ আছে। এখন কুরআনে কারিমে আর সুরায় নাস আমার একটু সময় দিবেন না, শেষ করতাম। কি বলেন, কি বলেন, যদি বলেন শেষ আমি শেষ। আপনি বলেন তবে প্রাসঙ্গিক হতে হবে, কারণ প্রাসঙ্গিক قل أعوذ برب الناس ومالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. نبي كريم صلى الله عليه وسلم شاهد بشيء الله كسي أصوه شايفين رطم قل أعوذ برب الناس الله قلن هي نبي أبني قلن جاني مانوشه ديني فبو তিনি আশ্রয় চায়। দুই নম্বরে মালিক ইন্নাস তিনি মানব জাতির বাদশাহ মালিক, তিনি আশ্রয় চাই। তিন নম্বরে ইলাহ ইন্নাস তিনি মানব জাতির মাহবুব পূজনীয় তার আশ্রয় চাই। চার নম্বরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এবং খান্নাসের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই। খান্নাস তারা খান্নাসের তফসীর আল্লাহ নিজেই করে আল্লাহ সুখী সুদূরীর নাক, যাহারা মানুষের দিলে কুমন্ত্রণা দিয়া ইমানের পথ তাইকা বিতাড়িত করে তারা খান্নাস। খান্নাস কোন কোন দলে মিনাল জিন্নাতে অন্নাস, একদল জিন্দা জিন্দাতি খান্নাস আর একদল মানুষ জাতি খান্নাস। মানুষ জাতির মধ্যে একদল খান্নাস, সেই খান্নাসের মধ্যে একদল আলেম সম্প্রদায় আছেন। এখন এইখানে লেখা আছে আমারে দৌড় মে তবলিগ জমাত ওয়াহাবি দমনজি ফিরকা কে চাঁদ চাহিল কে মিলা কর তবলিগ কে লিয়ে ভেজা যাতা হ্যায় উসকো এস্তেঙ্গা করনে কা ভি ইলম নহীঁ, এস্তেঙ্গা করনে কা ভি ইলম নহীঁ, উনকি সহী তবলিগ নহীঁ বলকে সিয়াসত কা ধান্দা ওর ওয়াহাবিয়ত ফেলানা হ্যায়। পুরায়ে পুরায়ে নাতে তফসিরে লিখতে বর্তমান ওয়াহাবি তবলিগি জমাত দমনজি ফিরকা জাহির যারা এসব করার কায়দা কানুন জানে না, নিরেক মূর্খ, তারা যায় তবলি করতে, তারা যায় তবলি করতে, তারা এই যে আসল তবলিগ না, মধুর মধ্যে বিষ মিশায়া ওয়াহাবিয়ত প্রচারের জন্য বিরাট একটা ষড়যন্ত্র। যাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু আগে বললাম যে তিনি আমাদের মতোই রক্তে মাংসে ভরা ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন, তিনি জ্ঞান ধারণা ধারণার চাইতে নিকৃষ্ট। এখন বিবেচক বং চিন্তা করেন তারা নবীর কতটুকু সত্যি করে বক্তব্য শেষ করে দিন। তফসিল রুটি দিলেন, তফসিলের নামটা বলবেন কি? তফসিল রুহুল বয়ান দ্বিতীয় পক্ষ আপনাদের বক্তব্য বলার জন্য অনুরোধ। Thank you. আমাদের প্রতিপক্ষ জনাব রেজি সাহেব, তার দাবি ছিল বর্তমান তবলিগির একটা, এই দাবির পক্ষে তিনি এখন পর্যন্ত কোন দলিল পেশ করতে পারেনি। তিনি যা কিছু পেশ করেছিলেন প্রথমে আমি সেগুলি আংশিক, কিন্তু এরপরে তিনি তিন মিনিট সময়ের সুযোগে দীর্ঘ কয়েক মিনিট আমি প্রথমে শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং সম্মানিত বিচারক মূলে আমার পুলিশ জব দেওয়ার জন্য আমিও কিছু অতিরিক্ত সময় আছে। তিনি তবলিগিগণকে কাফের সাব্যস্ত করার জন্য একটা কথা বলেছেন, ইয়াদ রহমতুল্লাহ আলাইহির নামে রহমতুল্লাহ আলাইহি লেখা হয়েছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখা হয় নাই। এই ভঙ্গিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্থানে বেয়াদবি করার কারণে এরা তাকে সম্মানিত জেলা প্রশাসক অবগত আছেন এবং বলেছেন স্বয়ং দেবী সাহেব নিজেও মোহাম্মদ রসুল নাম লিখেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখেননি। নাম লেখার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যদি কেউ কাফের হয় তাহলে যেখানে নাম লিখেছেন অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখেননি, এখন তার কথার দ্বারা তিনি কি সাব্যস্ত হবেন সেই বিচারের ভাব আপনাদের হাতে দেওয়া হল। দ্বিতীয় কথা, তিনি তফসীরে রুহুল বয়ানের কথা উদ্ধৃতি দিয়ে যে তবলিগি জামাতের জামাতের প্রতি কাফের হওয়ার কথা ব্যক্ত করেছে, তফসীরে রুহুল বয়ানের তবলিগি এটা সম্পূর্ণ তার মত কথা। তৃতীয় কথা, তিনি প্রথমে অভিযোগ দিয়েছিলেন তবলিগিরা কাফের কেন, তারা কয় উসুলের তবলিগ করে যে তবলিগ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি। আমি শুধুমাত্র এক উসুলের কথা বলেছিলাম, প্রথম উসুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই উসুলের এই কালেমার তবলিগ মোহাম্মদ রসুল্লাহ সারা যায়। দুই নম্বর উসুল নামাজ, এর তবলিগ মোহাম্মদ ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় চোদ্দ শত বছরের সমস্ত মুসলমানগণ করে আসছেন। তিন নম্বরের উসুল এলম জিকির, এলএম শিক্ষা করা এবং আল্লাহর শত বৎসরের মুসলমানগণ ফেরাত পর্যন্ত সমস্ত মুসলমানেরা সমর্থন করে আসছেন, সমস্ত নবীরাও এলএমের তবলিগ করেছেন। চার নম্বর রসুল ইকরাম মুসলিমিন, এক মুসলমান আরেক মুসলমানকে সম্মান প্রদর্শন করা, সমস্ত আউলিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম সুফিয়ানে কেরাম সাহাবায়ে কেরাম আইমায়ে কেরাম সমস্ত মুসলমানগণ, এই সুস্থ দেমাগের সমস্ত মুসলমানগণ এই একরামুল মুসলিমিনের তবলিগ সর্বযুগ করে করে আসছেন। ছয় আট নম্বরের উসুল সহিহিয়ত, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ইচ্ছারই তার ফল পাওয়া যায়, সহিহিয়ত ছাড়া কোনো ভালো কাজের ফল পাওয়া যায় না। এই সহিহিয়ত পাঁচ নম্বর উসুল, এর তবলিগ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সমস্ত সাহাবাগণ করেছেন, সমস্ত ইমায়ে মুস্তাহিদিন করেছেন, সমস্ত মুসলমানগণ করছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুস্থ দেমাগের সুস্থ মস্তিষ্কের সমস্ত মুসলমানগণ এই সহিহ নিয়তের ইসলামের যে এই বিধান, এই বিধানকে সমর্থন করে চলবে। ছয় নম্বর উসুল, আল্লাহর দ্বীনের কাজে সংসারের কাজ থেকে কিছু সময়ের জন্য অবসর নেওয়া, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য দ্বীনের কাজের জন্য কিছু সময় বের করা, এই তবলিগ এই কাজের তবলিগের জন্য আল্লাহ সমস্ত অভিগম সংসার ছাড়াও কিন্তু ফাঁকে ফাঁকে একটু সময় বের করো পরকালের কাজ করার জন্য, এই তবলিগ সমস্ত অভিগম করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম করেছেন, সমস্ত সমর্থিত। সুতরাং এর সাথে পঞ্চবিনার কোন রকমের সংঘর্ষ নেই, বরং তবলিগি নেতাদের কিতাবে ইসলামের পঞ্চবিনার স্বতন্ত্র ভাবে লিখিত আছে, না তবলিগি জমাতের নেতাদের কিতাবে লেখে হাদিস আনিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াল হাজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি সহি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বরাত দিয়ে তবলিগি হজ্জ তালিকাগুলি কিভাবে এই পঞ্চবেনার ইসলামের এই হাদিস প্রচার করা হয়েছে, একে মার জন্য সমর্থন করার জন্য, গ্রহণ করার জন্য দাওয়াত করা হয়েছে। একদিকে উকিলের পক্ষে, অপরদিকে পঞ্চবেনার কথা স্বতন্ত্র আজ দেওয়া হয়েছে। সুতরাং এই পঞ্চবেনার ইসলামের সাথে দিকের সহি উকিলের কোনো দ্বন্দ্ব নাই, কোনো সাংঘর্ষিকতা নাই। ধন্যবাদ। আমাদের প্রথম যে আমরা এখানে কি জানছি, আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাচ্ছি। দ্বিতীয় আলোচনা বিষয় হল দাবিদার। প্রথম শ্রদ্ধা প্রথম পক্ষকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধা রীতি কি অনুরোধ রাখব, তিনি এখন যা বলেছেন শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নবীগণ তাবলীগ করেছেন, আমি সমস্ত আম্বিয়া আলাইহিম আসসালাম সমস্ত নবী আলাইহিস্সালাম লা ইলাহা ইল্লাল্লাহ তাবলীগ করেছেন, কিন্তু এরপরে আমাদের আরো যে পাঁচটা রইল, ছয়টার থেকে পাঁচটার থেকে দুইটা ব্যাখ্যা তিনটা চারিয়া সাতটা মারা হয়েছে, এই পরিবর্তন তিনি এই রাজনীতি মার্কা কথা বলে চলে গেলেন কেন? কোরআন হাদিসে প্রমাণ করেন সৈয়দ রাজনীতি কথায় চলবে না। আর তিনি বলছেন যে রুহুল বয়ানে নাই, আমার বই এনে যারা আলো আছে আমার কাছে আছেন, যদি না থাকে আমি এখনই অপরাধী, আমি যদি মানে হয়ে থাকি চলে যাই। আমরা আমাদের সময়সীমা ছাড়িয়ে যাচ্ছি, আমি আশা করব বিষয়টা যেহেতু একটু নতুন প্রথম বস্তু, আমার মনে হয় তাবলিগেরা কাফের এবং মুরতাদ, এই হল বিষয়। এর উপরে দুই পক্ষেরই বক্তব্য আমরা শুনেছি, কিন্তু চ্যালেঞ্জ প্রদানকারীর পক্ষে যায় কিছু বলতে চাচ্ছেন, তা বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য দুজনের সম্মতির মধ্যে আমার মনে হয় আরো কাফের কাফের সময় দেওয়া যেতে পারে। যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা এটা করতে পারি, কারণ আমরা মনে করি যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার, এই হতে পারে। আমি অনুরোধ করছি এই কাশ্মীরটা সময় দেওয়া দেবে। আচ্ছা, আর আপনারা বেহেভিয়ারি করে কোনো আওয়াজ করবেন না, আপনি আপনারা লক্ষ্য করেন যে বিচারকরা কিভাবে পরিচালনা করছেন, তো আমার মনে হয় যে বিচারক কাশ্মীর করে সময় দেওয়া দেবে। আমি শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং সম্মানিত বিচার মন্ডলীকে নির্দিষ্ট দর্শন করে বলতে চাই, আপনাদের প্রস্তাব মতে আমি আমাদের প্রতিপক্ষকে 5 মিনিট সময় দিতে রাজি আছি, তবে আমার একটা কথা থাকবে যে তিনি যেন নিজেকে আপনারা একটু মেহরবান করে লক্ষ্য রাখলে কাজের সুবিধা হবে, এবং তিনি কথাগুলি বলার সাথে যেন সময় যেন ভদ্রতা সভ্যতা শালীনতা এবং এই সুধী সমাজের মূল্যায়নের মাধ্যমে যেন কথা বলেন। ধন্যবাদ। সম্মানিত তাদের বক্তব্য 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য আমি ছয় বছর বুঝেছেন যে আমার কাছে ছিল মোট বন্ধু আমার কাছে ছয় বছর আছে চুলের বই বর্তমান বুজুর্গানে দিন বলেন কয়েকটি কবি উপরে মেহরবানি করিয়া আমল করিতে পারিলে পুরা দিনের উপর চলা অতি আসান হয়। উসুল তবলিগে নমাজ এলেম ও জিকির একরামুল মুসলিমিন জাতীয় নিয়াত তাবলিগ, এই যে ছয়টা বিষয় কোরআন সুন্না, কোরআন সুন্না এবং হানাফি কথা উল্লেখ রয়েছে কাগজে। আজিজুর রহমান হানাফি মজাহাবের কিতাব দ্বারা

গোটা বাংলাদেশে নয়, সমান মিডল ইস্ট থেকে নিয়ে লন্ডন আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানদের মধ্যে তিনি এই কুঠারাঘাত করে দিয়েছেন। বাংলাদেশের প্রায় 10 কোটি মুসলমানদের অন্তরে তিনি এর দ্বারা কুঠারাঘাত করেছেন। এই জন্য তিনি আমাদের দেশের আমাদের সমাজের যেখানে যেখানেই তার বক্তব্য রাখেন সেখানেই সর্বস্তরের মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, দাঙ্গা সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়, সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। সুতরাং এই ফুলি যেন না হয়, সমাজ যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে, সবমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে আমার কথা সময় তাদেরকে আরো যদি এই বিষয়ে দেওয়া হয় অন্য বিষয়ে আলোচনা করা যাবে না। সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, আমাদের ভারতের প্রথম বিষয় বর্তমান তাবলিগীরা কাফের মোরতাদ, এই বিষয়ে অতিরিক্ত 10 মিনিট সময় অতিক্রান্ত। আমরা এখন দ্বিতীয় বিষয়ে যাচ্ছি। দ্বিতীয় বিষয়ে আলোচ্য বিষয় ইলিয়াস রহমতুল্লাহ আমার এবারে প্রথম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চ্যালেঞ্জ গ্রহণকারী পক্ষ মৌলানা রিজভী সাহেবকে। দয়া করে আমরা দ্বিতীয় বিষয়ের দিকে স্ত্রীগত করার জন্য অনুরোধ বহু বিষয় মোটামুটি বিষয় আছে, এর ভিতরে আমি দুই একটিও বলতে পারলাম না। যা যদি আমরা একটু লঘুমতের দাবিদার, সে লঘুমতের দাবিদার সে লেখে পয়গম্বরদের মতোই আল্লাহ তারে প্রেরিত কর বাংলা আর বিভিন্ন রাসূল যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা খুলে বাংলা হল প্রেরিত। ইলিয়াস সে নিজেই বলছে কোন খায়রাউন্নতিমের পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে আদেশ করিয়াছে, হে ইলিয়াস তুমি পয়গম্বরদের মতোই যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছ। সামনাতের বেশি হলে দিয়া বুঝে আল্লাহ তারা এই স্বপ্নে পয়গম্বরদের মতোই বানাইছে। এখন আমি বলতাম চাই যে পয়গম্বরই দাবি হয়েছে, আমি পয়গম্বর মুসলমান, আপনিও পয়গম্বর, আপনি আমার মতো, এতে কোন সন্দেহ নম্বর। আর আপনি পয়গম্বর, আমি যদি পয়গম্বর না মতো কথাতে পারে না, পর্যন্ত আসতে পারে না, ঘটনা নম্বরের মতো না। এই কথা ইলিয়াস আমি আল্লাহ রাব্বুল্লাহ, আল্লাহ রাসূল বলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল্লাহ আলামিন মদকে হারাম করেছেন, তবলাকে হারাম করেছেন, দুল বাজানোর হারাম করেছেন, এই সমস্ত বাজনার যত যন্ত্র আছে এই সবগুলির ব্যবহারকে হারাম করেছেন। এরপরে ফতোয়ায়ে সানি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য সমস্ত বিশ্ব জুড়ে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে সানি। আচ্ছা সানি ফাংশন হয়ে গেছে, সাথে নামে কে থাকে আর একটা মিট থাকে পারে তাড়াতাড়ি বলে যে ফতোয়ায়ে সানির পঞ্চম খণ্ড 336 উল্লেখ আছে, ইন কানা সামা ও সামা আল কুরআন ওয়াল মাউইজাতে ইয়াজুজু ওয়া ইন কানা সামা জানাইন আমাদের চরিত্র চরিত্র মেয়েদের চর্চার প্রতিষ্ঠিত এই পুনরুন থেকে প্রকাশিত জনতার চিহ্ন এই মুহূর্তের মেয়েরা জন্ম লেখেন সরকার প্রতিষ্ঠিত এবং পরিচালিত সরকার পরিচালিত প্রকাশিত মেয়েদের মেটেই মোদীজিকে মেয়েটের হলে এই বাংলাদেশ সরকার সরকারের প্রতিষ্ঠিত প্রকাশিত চর্জনের এই চর্জনের পাঁচকারী প্রদানকারী বিদ্যাটি সবাইকে পেয়ে এই প্রযুক্তির প্রতিষ্ঠিত তিনি নিজেও তার এই নিম্নার শিক্ষিত মোদীজিকে মানুষ দলকে উন্নত করেন মানুষ পেনশন শব্দ বাদ্য বসার শব্দ ব্যবহার করার এই স্থিতি সত্যম এখন তুমি আমার அல்லாஹ் அலைஹி வஸல்லம் போல் அல்லாஹ்வுக்கு முன் முன்னிலை நிலைத்து மாட்டாங்க கொடுத்துறாங்க. তিনি আপনারা অনুমতি এই আমাদের তীর তিনি বলবেন এই তত্তির নিয়ে তিনি বললেন অনুগামী এই আমাদের তত্তির নিজেকে আল্লাহ করমে বিচার বলতেন আরেকটা অনুমতি নদীকে আল্লাহ প্রত্যাহ বলতেন কিন্তু আমাদেরকে গল্প বলেননি এই যে তত্তির মানে কথাগুলি নিবন্ধ করলেন অনুগামীকে তাহারি মানুষ বলা দেয়া দিবি সময় দিচ্ছেন তো আচ্ছা তিনি মানব, কিন্তু মানব বেলা দেয়া দেবী ও পুহরি, দেয়া দেবী রে পুহরি, দেয়া দেবী পড়াই পুহরি। কুরআনে কারীমে আছে সূরা তাওবার মধ্যে, ইয়াহলিকুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামি। রাসূলের পাকের সঙ্গে দেয়া দেবী পড়লে আর মুসলমানই থাকে না, কাফের হয়ে যায় মুসলমান। যাক, আমি এখন বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব, কিন্তু মানুষ বলা দেয়া দেবী পুহরি তার কমা নেই। মা বা স্ত্রী না, এই কথা সারা বিশ্বে স্বীকার করবে, মা বা স্ত্রী সত্য, মা বা স্ত্রী সত্য। কিন্তু আমরা তো বাপ স্ত্রী বুঝলে জায়গা দিই না, বাপ স্ত্রী বুঝলে জায়গা দিই না, গো বাপ স্ত্রী খুঁজে বাদ দাও, তখন কি দেখবে? কোন ক্ষেত্রে সত্যকে যদি সত্যা বাঁচার জন্য গোপন করতে হয়, তখন যাইয়া বাপের স্ত্রী না যাইয়া মা আম্মা, আম্মা হইলেই মার মন প্রফুল্ল হবে এবং মা আনন্দিত, সবাই আনন্দিত, সবার কাছে তিনি সম্মান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীউল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, মানুষ তো মুসলিম তো জামাত জানালো, আমরা পরে বিষয়ে আগে সত্য উপন করতে হবে, মানুষ সত্য, কিন্তু আমার বলা সত্যকে আদমি কুহুলে এবং তাকে কাতল করা হয়। আমি নির্ধারিত সময়ে দাবি অতিক্রান্ত, আমি চাই দিচ্ছি, আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি। পরবর্তী 4 নম্বর বিষয় হল বন্ধুগান কালা আদি পক্ষবক্তব্য রাখবেন মালান আকবর আলী বিষয়ে, সম্মানিত বিচারকমন্ডলী আমি তো ক্ষমা করতাম। আচ্ছা আচ্ছা, আগের কথা আমার সমাপ্ত রয়েছিল, লোকের জন্য নাম বলতে পেলাম হয়েছিল, আমার সমাপ্ত করতে আবার বিষয়ে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু সময় দেওয়া হবে আমরা এবার করে আমি এটা হল, তিনি শেষ কথা বলেছেন যে নদী মানুষ সত্য কিন্তু মানুষ বলা কেবল আকবর আলী বিষয়ে শেষ বক্তব্য। এই অগ্রণীয় বিষয়ে ইমান মান্দার বইয়ের 9 পৃষ্ঠায় লিখেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে নিজের তৈরি, তিনি লিখেছেন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা বাশারুন, বাশারুন অর্থ আমি বাশার অর্থাৎ মানুষ। তিনি নিজেই বলেন বাশারের অর্থ মানুষ পেলে কাবির হবে, উনি নিজেই তার বইয়ে লিখেছেন বাশার অর্থ মানুষ। সুতরাং মানুষ পেলে যদি কাবির হয় উনি নিজেই মানুষ পেয়ে কি হয়ে যাবে? এই প্রশ্নের জবাবের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই আমি আমাকে বসে গেলাম। ধন্যবাদ। প্রসঙ্গে যাচ্ছি, সব বড় রাজনীতি চলে না, আমরা পরে প্রসঙ্গে যাচ্ছি। 4 নম্বর প্রসঙ্গ, দেওয়া বন্ধুজন ওয়াহাবি এর পক্ষ বক্তব্য রাখবেন মাওলানা আকবর আলী বিষয়ে। সময়ের ব্যাপারে আপনাদের সবে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে, সময়ের মধ্যে আমরা শুনতে পারি। আচ্ছা, আমি বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড নিচ্ছি। قالوا يا رسول الله وفي نزلنا فأظنه قال في الثلاثة هناك الزلاجل والكتاب ويطلع سرم الشيطان بخاري شريف تفت وصور قرب نبي كريم صلى الله عليه وسلم نبي الشيط بني قسن تني اتدا دعا قسن الله تني سامو يا من دسبر قدو تقول একজন সাহাবি বলছেন বাকি নাচবে না, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য বরকতের দোয়া করুন। আবার রাসূলের পাক দোয়া করতেন শাম ও ইয়ামানের জন্য, তখন ওই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করুন। পাঁচজন হোক রাত আছে, ধারণা জুমার এই যে তিনবারই তিনি এই দোয়া করতেন, তিনবার তিনিকে অনুরোধ করা হচ্ছে নবী আলাইহিস সালামকে যে নজরের জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন না নজরের জন্য দোয়া করবি না, কেন যারা ধর্মে ভূমিকম্পের সৃষ্টি করবে, চেতনা হত্যার সৃষ্টি করবে, শয়তানের দল নজ থেকে বাহির হইবে, সেই নজদের সেই নজদের না আজ আরব সরকার পরিবর্তন করিয়া নাম রাখছে রিয়া। সেই নজদীয় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী অনুসারী যৌবন্দীগণ, তাদেরই যৌবন্দী ওয়াহাবি বলা হয়, অসংখ্য কিতাবে তার প্রমাণ আছে। প্রথম পক্ষে বক্তব্য শেষ হলে আমরা দ্বিতীয় পক্ষকে তাদের বক্তব্য এই প্রসঙ্গে রাখার জন্য অনুরোধ করি। সম্মানিত বিচারক মন্ডলী, প্রতিপক্ষ জানা প্রভু সাহেব আমার সময় আছে, আপনি সময় আছে, আপনি বলবেন কিছু, আর সময় থাকলে না বলবো, আর সময় আছে কখন আসেন। ঠিক আছে, যৌবন্দীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রু, তাহারা কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐলমের চাইতে শয়তানের ঐলম বেশি। তাহারার কিতাবে লেখা দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের চাইতে শয়তানের এলেম বেশি। তা হইলে যার এলেম বেশি তাকেই মান্য করতে হবে, শয়তানকেই নবী মানুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানাতে হয় না। এই জন্য এরা উসমান রাসূলুল্লাহ এরা যতই কিছু করুক দেখেন মিলাদ শরীফ তারা করবে না। কিছুদিন পূর্বে আপনারা অবগত আছেন ৪০,০০০ বিজ্ঞাপন ঢাকা আমি সাক্ষী জায়তুল মোকাররমের হাকিবে লিখছে নবীজির মিলাদ খ্রিস্টানদের খ্রিস্ট মাসদের সঙ্গে সাদৃশ্য হয় পত্রিকারা পাইয়াই সঙ্গে সঙ্গে আমি তার গুরুত্ব ঘুরি হতো আকাশি যে এর যে কাপড় নামে সেও কাপড় তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিছুদিন জেলখানা রাখা হয়েছে, অঙ্গাধীন আছে। এই দৌবন্দিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যে কোরআন কথাটা আমার এই পর্যন্ত কেউ উত্তর দেয় নাই যে নামাজের মধ্যে জিনার ধারণা করা যায়, জিনার ধারণা করলে সেরা সমস্ত তিন নামাজ কিতাবে লেখা দৌবন্দিরা কিতাব, জিনার ধারণা করলে ওই যে চালের দিনা করবা তার রূপ লাবিন্যবন করে আনতে হবে সামনে, দিনা ধারণা করা যায় নামাজ উঠবো সহবাসের ধারণা বেশি ভালো, কারণ এটা যায় এই নামাজের মধ্যে গরু দাদার জ্ঞান ধারণা করা যায়, কিন্তু যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জ্ঞান ধারণা করে আয়া জায়গা তাহলে গরু গাধা দিনা সহবাসের চাইতে উৎকৃষ্ট। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দৌবন্দি ওয়াহাবি খারিজিরার কাছে গরু গাধা দিনা চাইতে উৎকৃষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বানাইছে এই যে সেরা সমস্যাটি আল্লাহের অর্থ কি করবেন করে। আমি তো যেছি এই বাংলাদেশে ইসমাইল মুস্তাকিম এই রকম ইত্যাদি আচ্ছা বস্তু বলেন ভক্তি সব যদি বলেন আচ্ছা আপনি বলেন আচ্ছা খেয়াল বেহতর হর শায়ী জেসে ওর বুজুর্গো কি তরফ কা জনাবে রসালত মা ভি হো আপনি হিম্মত লগা দেনা আপনি বই লাউল গাজে কি সুরত মে মুস্তফরা তুমে সে বুড়া হ্যাঁ বাংলা তুমি জিনার ওয়াসওয়াসা হইতে জিনার কুমন্ত্রণা হইতে নিজের দিদির সঙ্গে সহবাসের জ্ঞান দাঁড়ানোটা ভালো। বীর মসজিদ যে কোনো বুজুর্গ হোক তার জ্ঞান ধারণা নমাজে চলবে না। জনাতে মা ভীর হোক স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হোক না কেন, আপনি হিম্মত তো লাগাবে না। আপনি বই লাউর কাছে সুরত মে মুস্তাফরা শুনে সে বুড়া হ্যাঁ নিজের ধারণাকে মেলানো দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গুরু দাদার নিকৃষ্ট। এখন আমি বিশ্বাস করব নামাজে আত্মাহিয়াত পড়তে হবে কিনা, আত্মাহিয়াত না পড়লে নামাজ পড়ে কিনা, আসসালামু আলাইকা ইয়া নবী বলবে তখন কি হবে, কেন বলবে নামাজের মধ্যে রাখেন কোরআনে 1663 আয়াত প্রত্যেক আয়াতে না প্রত্যেকটি শব্দে নবীজি মওজুদ আছে আমি প্রমাণ করব নামাজ উপায় নাই। যদি নবী করিম ইসলামের জ্ঞান ধারণা আইলে মানুষ মুশরিক হয়ে যায়, গুরু গাদা কিনা সহবাসের থেকে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য দেওবন্দিরা ওয়াহাবি ওয়াহাবিরা 360 সালে মক্কা মদিনার পাঁচ ভারতের এদের কাফের ফতোয়া দিয়ে আপনার বক্তব্য শেষ আমি মৌলানি নুরুল ইসলাম সাহেবকে বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত জারাকুন্দ আমাদের প্রতিপক্ষ জানাবে বিষয় না আপনাদের পরবর্তী যাওয়ার সময় দেওয়া হবে কিনা, না আপনারা আপনার বলেন প্রতিপক্ষ জনাব রেজি সাহেব বৌরঙ্গীকে ওয়াহাবি সাজাবার জন্য সর্বপ্রথমে যে হাদিস তেলাওয়াত করেছেন এই হাদিস তেলাওয়াত ভুল করেছেন। হাদিসের শব্দ হইল বারিক লানা পি সামিনা ওয়া পি ইয়ামানিনা, তিনি করেছেন ইয়ামিনা হাদিসের তেলাওয়াত ভুল করেছেন। আমাদের প্রতিপক্ষ জনাব রেজি সাহেব দেওবন্দিগণকে ওয়াহাবি সাজাবার জন্য যে হাদিস তেলাওয়াত করেছেন তেলাওয়াত ভুল করেছেন। হাদিসের শব্দ হইল কি মাজাদিনা কি সামিনা ওয়া কি ইয়ামানিনা, হাদিসের শব্দ হইল ইয়ামানিনা, তিনি করেছেন ইয়ামিনিনা। দ্বিতীয়ত এই হাদিসের দ্বারা দেওবন্দিরা কেমনি ওয়াহাবি হইল এই হাদিসের তো কোনো দেওবন্দির কথা নেই, এই হাদিসের মাজাদের কথা ইতিহাস যারা জানে তারা তাদের প্রত্যেকেই জানে থাকার কথা। মাজাদ আরবের একটা প্রদেশের নাম, উপমহাদেশের কোন এলাকার নাম নয়, এবং আরবের মজুদ প্রদেশের এক ব্যক্তির নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মজুদি। তার একটা দল ছিল, সেই দলটাকে ইতিহাসে ওয়াহাবি দল বলা হয়। দারুলুম দেওবন্দ মাদ্রাসার সাথে আরব দেশের কি সম্পর্ক তাও তিনি বলেননি, দেওবন্দি আলমগঞ্জের সাথে এই হাদিসের কি সম্পর্ক তাও তিনি বলেননি। এই হাদিতে নজদের কথা বলা হয়েছে, আরবের একটা প্রদেশ এবং সেই প্রদেশের একটা দল মোহাম্মদ বিন আব্দুল আহাদ নজদির অনুসারী সেই দল ওয়াহাবি দল। এই হাদিসের সাথে দেওবন্দিদের কোন সম্পর্ক নেই, কিন্তু তানাহা করে এই হাদিসের ভুল চলাওয়াতের মাধ্যমে দেওবন্দিদেরকে ওয়াহাবি সাজাবার ভিতা চেষ্টা করেছেন, ভিন্ন চেষ্টা করেছেন। দুইয়ের কথা তুই পুরাত মুস্তাকিমের লিখক ইসমাইল বলেছেন, আমি পূর্বে বলছি হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 1831 সনে, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 1831 সনে পাঞ্জাবের বালাকোটের যুদ্ধে, এই যুদ্ধটা ইংরেজ তত্ত্বপাতী শিখ সেনাদের বিরুদ্ধে, যেই সৈনিকদের সেনাপতির নাম ছিল রঞ্জিত সিং, তার বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে যে স্বাধীনতা জেহাদ হয়েছিল সেই জেহাদের সেনাপতি ছিলেন সৈয়দ আহমদ বেলুনী এবং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারা দুজন সেই ঐতিহাসিক বালাকোটের যুদ্ধে 1831 সনে শহীদ হয়ে গিয়েছেন। আর দেওবন্দ মাদ্রাসা 1865 সনে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসমাইল 1831 সনে শহীদ হয়েছেন আর 1863 সনে দেওবন মাদ্রাসা মাত্র প্রতিষ্ঠা লাভ। সম্মানিত বিচারক মন্ডল, ইতিপূর্বে তিনি ইসমাইল শহীদকে ইলিয়াসের বাবা সাজানোর চেষ্টা করেছিলেন। আমি আগেই বলেছি ইসমাইল ইলিয়াসের বাবা নন, ইসমাইল ইলিয়াসের বাবা নন। যে ইসমাইল সিরাতুল মুস্তাকিম লিখেছেন, ইসমাইল 1831 সনে ইন্তেকাল করেছেন আর দেওবন মাদ্রাসা 1836 সনে প্রতিষ্ঠা লাভ করেছেন। সুতরাং নিজেদেরকে কাফির সাজাবার জন্য তিনি এই ইসমাইলকে ইলিয়াসের বাবা আখ্যা দিয়েছেন, দেওবন্দীদেরকে ওয়াহাবি সাজাবার জন্য এই ইতিহাসকে পরিষ্কার ইতিহাসকে তিনি ধামা কথা দিয়ে এই ইসমাইলকে ইলিয়াসের বাবা আখ্যা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। ঐতিহাসিকার দিকে আমি সম্মানিত বিচারক মন্ডলী ইতিহাস অন্তরে আপনাদের আমার কথা করছিলাম। এই প্রসঙ্গে মালান আগ্রহী হিন্দুতে মন্তব্য করার জন্য হয়েছে। নজর ইসমাইল শহীদ সম্পর্কে যিনি অভিনীত বলেছেন, আব্দুল ওয়াহাব নজির আকিদা, মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজির যে আকিদা আমরা প্রসঙ্গে চালিয়ে যাচ্ছি। ইসমাইল শহীদ সম্পর্কে যেটা আপনি বইতে পড়েছেন, এই বইতে উনি বলেছেন যে এই ইসমাইল শহীদের সাথে দেওবন্দীতে কোন সম্পর্ক নেই। যখন খোলা গাছপালা তিন গাছপালা এক ঘন্টা আগে যে কথা হয়েছিল, মেমাটি মৌলিদি ইসমাইল মৌলিদি ইলিয়াসের পিতাও ইসমাইল, এই ইসমাইল না ইসমাইল এক মানুষই জন্য থাকতে পারে না, তত রাজনীতি হয়েছে এখন আছেন দেওবন্দীদের আকিদা। খুদা তালা দেশ বোল সত্তা হুদা তালা দেশ বোল সত্তা হারায়ণ চাচা বারায়ণ চাচা আল্লাহ আমি পুলিশের বাইরে কথা দেওবন্দীরার আকিদা হইলে আল্লাহ মিথ্যা বলতে পারে। আচ্ছা যদি আল্লাহ মিথ্যা বলতে পারে তাহলে কথাটা প্রযোজ্য কিন্তু ধারে কথা আছে না দেওবন্দীর ওহাবি তাহলে আমি তুমি চাই দেওবন্দীর ওহাবি আপনারা কেন বলেন বলতে চাই বলেন। আচ্ছা আল্লাহ মিথ্যা বলতে পারে তো আল্লাহ যদি মিথ্যা বলতে পারে এই আকিদা যা থাকবে সে ওয়াহাবি মুসলমান না, কেন পুরানো মিথ্যা হইতে পারে। আল্লাহ যদি মিথ্যা বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে, এই মাদ্রাসাগুলো কি কারণে এই মাদ্রাসায় সত্যক্ষেত্রতা ইত্যাদি নিষেধ করা, যেখানে আল্লাহ মিথ্যা বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা বলা করবা যদি হয়ে যাবে তো বৈঠক নিয়ম বলুন হবে আল্লাহ মিথ্যা বলতে পারেন লেখা আছে তারা হিনে কাটুয়া জি তারা হিনে কাটুয়া। আচ্ছা আরো তারা হিনে কাটুয়া মোহাম্মদুল হাসান দেওবন্দি মোহাম্মদুল হাসান ফজিল আহমদ সাহেব আমবেতি ফজিল আহমদ আমবেতি জাহেদুল মশাল মুসান্নিফি মোহাম্মদ হাসান সাহেব। আচ্ছা আচ্ছা এই বইটার সাথে দীর্ঘ লেখা আছে এখানেও যে আঠারো করা হয়েছে একশো আঠারো একশো আঠারো আচ্ছা, তারপরে আসেন আপনারা কথা। আল্লাহ তাআলা কি চান যে জব চাহে জায়দ ডেভেলপ করলে কিছু মেয়ে জীবন করতে ভুলতু আল্লাহ তাকত নেই বস্তি সব গুলা তুল ইমান মুসানিব ইসমাইল বাইনবী। আল্লাহ যখন ইচ্ছা করে জায়দ বিজ্ঞপ্তি গেল, আল্লাহ জায়দ বিজ্ঞপ্ত করে জীবন করতে ভুলতে আল্লাহ এই শক্তি দেয় নাই, আল্লাহ শক্তি দেয় নাই জায়দে, কিন্তু আল্লাহর শক্তি নেই। আল্লাহ যখন ইচ্ছা তখন বিজ্ঞাপন না জায়দে কথা বিজ্ঞাপন গেল, তাহলে তো জানে যে আল্লাহ আল্লাহর আগ্রহ আছে। এই কি করা কিতা খুলনা যদি অস্বীকার করতে পারেন তাহলে বলে চলে যান, বলবি চারার কিতাব নয় এইগুলি সম্পর্কে আমরা আলোচনা করতে হলে নূতন ভাবে আলোচনাতে বাধ্য করে তারপরে এই বিষয়ে আলোচনা করবো। আমি যদি এখন জানতে চাই তিনি দেবন্দীদেরকে কি কোন দলিলের ভিত্তিতে ওয়াহাবি বললেন, দলিলটা কি এবং ওয়াহাবি কাকে বলে। মৌলানা আকবর এই বিষয়ে আমার পক্ষে কথা ফিরে গেলে পরে বলবো, এখন এই বিষয়ে তার কাছে জানতে চাচ্ছি দয়া করে উনি যেটা বলছেন যে কোন ভিত্তিতে তাদেরকে আপনি ওয়াহাবি বলছেন বলেন ওয়াহাবি সাংবাদিয়া আব্দুল ওয়াহাবের দিকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আরবের পুরি মুসলমানদের পাঁচটা ১২১২ হুগলিতে রক্তের স্রোত বলছিল সমস্ত নদী ও নিগমের মাঝার নদী পাশের মাঝার কথিত সমস্ত নদী ও নিগমের মাঝার ভঙ্গে বিনিষ্ঠা করছিল, এইটা কি ইতিহাসের ভাষা ভাষায় নাই? সেই আব্দুল ওয়াহাব নদী অনুসারী ওয়াহাব ওয়াহাবি সেই আব্দুল ওয়াহাবের দিকে নির্ভর থেকে এই জন্য দেবন্দীরা ওয়াহাবি দেবন্দীরা পর আল্লাহ তাআলা বন্ধুকে কামতে পহরে আবেদন না বন্ধ কামা আদর্শ আমরা জন্য জানতে চাচ্ছিলাম আদর্শ আদর্শ ওয়াহাবি কাছে গেলে ওয়াহাবিদের আদর্শ আচ্ছা আচ্ছা আচ্ছা এখন আমি একটি কথা বলতে চাই, আমার ডানপাশে যে কথা উনি অনুরোধ করতেছেন যে বিশাল আপনি বুড়ানো দিতে গেছেন একটু বিশ্রাম করেন আমার একটু সময় দেন, আমি কি তোমার একটু সময় দিতে পারি? আপনারা অনুমতি দেন তিনি কি একটু সময় আমি দিতে পারি? আমাদের একমাত্র প্রতিপক্ষ একবার আমি দেখতে চাই আর কারো দিলেন না, আমাকে আমাকে বলা হয়েছিল যদি আপনি বলতে অক্ষম হন সেই ক্ষেত্রে শুধুমাত্র আরেকজনকে বলতে দেওয়ার আমাদের একটা অনুমতি আছে, এখন এই ক্ষেত্রে যদি আপনি সক্ষম হন তাহলে অন্য কাউকে দেওয়া ঠিক হবে না, আর আপনি যদি অক্ষম হন তাহলে অন্যকে দেখতে পারেন না আমি সক্ষম তাহলে আপনি বলেন তাহলে আপনি বলেন খবর নেই যদি আছে বুড়ে কামাল আগুন হতুল হৈরান মলকুল হৈরানের মধ্যে এই কথা লেখা আল্লাহ তালা বন্দায় যে কাম করবে এইটা আগে জানে না, যখন বন্দায় কাম করিয়ে যায় তখন আল্লাহর এই যা খবর রয়েছে তখন জানে। বন্দা একটু হয়রানের মধ্যে লেখে মৌলবি হুসাইন আলী সাহেব, মৌলবি হুসাইন আলী দেওবন্দি লেখে। আমাদের প্রসঙ্গে তো এটা ছিল, আমাদের প্রসঙ্গে ছিল যে ওয়াহাদি কাকে বলা হয়, ওয়াহাদি বলতে আপনি কি বুঝিয়েছেন? আচ্ছা, আব্দুল ওয়াহাব নজির অনুসারী যারা খালি ওয়াহাদি দয়া করে বলবেন, আব্দুল ওয়াহাব নজির অনুসারী যারা খারা ওয়াহাদি, যেমন আমার নামে পাশের আহমদ রেজা খায় একজন অতিথিও আজ এবং উনি তিনি নাম রেজা সেই দিকে নিষ্পত হয়েছে। এইভাবে আব্দুল ওয়াহাব অনুসারী যারা তারাই ওয়াহাবি নজদিক আমি বলতেছি, যেমন আছেন খাতামুন্নবীন কে মানি এ সমাজ না গলত হে হুজুর খাতামুন্নবী গলত হে হুজুর ইসলাম আখরি নবী হে খাতামুন্নবীন শব্দের এই অর্থ পূজা সম্পূর্ণ ভুল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী দেখেন নি কত বড় গলত। আচ্ছা বলতে ইয়ে মানে আপনারা কথা বলবেন, আমাদের বন্ধ রাখেন, আপনারা বলেন আমাকে বন্ধ রাখেন, আমাদের বলেন বন্ধ করে দেয়। আচ্ছা হুজুর আচ্ছা একটু চাচ্ছি একটু একটা বিষয় একটু ক্লিয়ারিফিকেশন দরকার, সেটা হলো এই যে দেহবুদ্ধিগণ ওহাবি রেজি সাহেব যে ওহাবির কথা বলা হচ্ছে তার অনুসারীরা হল ওহাবি, আর দেওবন্দির আলেমগণ বা দেওবন্দির নেতাদের লোকেরা যদি ওহাবি মতাদর্শের অনুসারী হন তাহলে তারা ওহাবি। এই প্রশ্নে যে ওহাবিরা যদি হুজুর যেটা বলছেন সেই মতাদর্শের অনুসারী হয়ে থাকে, একই মতাদর্শের অনুসারী যদি দেওবন্দির আলেমগণ বা অনুসারী হয় তাহলে কথাটার যথার্থতা আছে। এই ক্ষেত্রে হুজুর বলছেন যে তারা বলছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকিল নবী খাতামুন নবী, এই কথাটার বিশ্বাস ওহাবিগণ করে নেই দেওবন্দিগণও করে না, এই কথাটাই বোধহয় উনি বলার চেষ্টা করছেন। আপনি এখানে করে শুনুন, যদি উনি ওনার বক্তব্যের মূল সূত্রটিকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটার ব্যাপারে আলেমগণ এখানে যা বিচার আছে কিন্তু বিচারক করা দরকার হলে আমি পাঁচজন দশজন দুইজন আলেমকে কন্ট্রোল করা হবে কথাটা। উনি যদি সরে যান আমরা চেষ্টা করবো তাকে ট্রাকে রাখার জন্য, যদি সরে যান তাহলে ওনার জন্য এটা সময় নষ্ট ছাড়া হয়ে যাবে উনার, তাকে আমি মনে হয় ওনার বক্তব্যটা উপস্থাপনের জন্য আপনারা সুযোগ করে দেন। আর আপনারা মেহরবানি করে বলেন না, আমাদেরকে উদ্দেশ্য করে তখন বলে দেন তাতে ভালো হয়, একটু ইশারা করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা এখন কি আমাকে সময় দিচ্ছেন? সময় দুই মিনিট আছে আপনার মাত্র। আচ্ছা যদি এই কথাটা ভুল হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অর্থে তিনি শেষ নবী নয়, যদি এইরূপ অর্থ কেউ করে তাহলে পাপের হবে কিনা আমি জানতাম চাই, পরে আমি ভাই দেওবন্দিরা এই আকিদার অন্তর্ভুক্ত কিনা আছেন নবী বাকি আজদিন লেহাজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাদ আর দুই নবী আ যাও দিয়ে তো খাতামা ইয়ে খাতামা নিয়ত মে ফরক না আবেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলি নবী, তিনির পরে যদি কেউ নবী হয় তাহলে এটা আজদি নবী, কাজেই কাজেই নিয়ত নামাতে আজদি নবী, আজদি নবী নকল নবী রাখতে রাখবার কোন উপায় নাই, কোন উপায় নাই রাখতে রাখবার সামরিক কোথে সামরিক রাখে নেয়া তলব করিয়ে নেয়া তিন ঘন্টা বাহাতের পরে সাতাশ বার কাফের পাহাড়ের পরে সারা তামরি ঘেরাই ছিল, আপনারা জানেন নেত্র করা বা বিরা এই কথা অবগত আছেন কিনা? আপনার সময় শেষ। আজকে আমি এখন আমি মৌলানা নুরুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিচারক মন্ডলী, আমি বারবার বলেছি যে তিনি যেহেতু বলেছেন দেওবন্দির আর হারি, এজন্য এই কথাটা প্রমাণ করার জন্য দুইটা জিনিস ভূমিকা করে ব্যক্ত করা দরকার। একটা হল ও হাবি কাকে বলে, এটা তিনি বলেন নাই। দ্বিতীয় নম্বর, যাদেরকে ও হাবি বলে তাদের সাথে দেওবন্দিদের সামঞ্জস্য পায়, এই দুই প্রশ্নের জবাব আসলে পরে দেখা যায় তো দেওবন্দিরা ওহাবি কিনা। অত সদুক্ষের বিষয়, তিনি দেওবন্দি ওহাবি কাকে বলে তার সংজ্ঞা দেন নাই, এবং ওহাবিদের সাথে দেওবন্দিদের সামঞ্জস্য কোথায় তা বলেন নাই। সুতরাং এই আলোচ্য বিষয়ের উপর ওনার আলোচনা চলছে না। আর এবং তিনি কেন ওহাবিদের সংজ্ঞা দিচ্ছেন না আমি সেই প্রসঙ্গে বলতে চাই। ফতোয়ায়ে পানি হানাফি মাজহাবে, ফতোয়ায়ে পানি হানাফি মাজহাবে নির্ভরযোগ্য ফতোয়া কিতাব, এই কিতাবের তৃতীয় খণ্ডের 428 পৃষ্ঠায়, এই খণ্ডের এই কিতাবের ফতোয়ায়ে সানি কিতাবের তৃতীয় খণ্ডের 427 এবং 28 পৃষ্ঠায় ওয়াহাবিদের সংজ্ঞা সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। সেই বিবরণে একাংশে লেখা আছে, ইয়াজুন্নুনা আন্নাহুম হুমুল মুসলিমুন, ওয়াহাবিদের সংজ্ঞার এক পর্যায়ে ফতোয়ায়ে সানি তৃতীয় খণ্ডের 428 পৃষ্ঠায় বলা হয়েছে ওয়াহাবিদের পরিচয়ের এত একটা যে এরা শুধু নিজেদেরকে মুসলমান মনে করে আর এদের দল তারা বাকি সবাইকে তাদের মনে করে। এই সংজ্ঞা অনুপাতে একমাত্র আকবর আলী রুদ্দি সাহেব ওয়াহাবি প্রমাণিত হন, এই জন্যই তিনি ওয়াহাবিদের সংজ্ঞা দিচ্ছেন না। যেভাবে আওয়াজ করেছেন এটা আমি মনে করি ঠিক না, আমরা সবাই অন্তত ধৈর্য ধারণ করবো, কথা শুনতে আপত্তি নেই, কিন্তু যদি আপনারা রিয়াক্ট করেন তাহলে এটার বিরুদ্ধে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। আমি সবিভাবে উত্তর করবো, মেহরবানি করে আপনারা এতে কোনো উৎসাহে আওয়াজ করবেন না। আপনাদের কাছে আমার সবির অনুরোধ, এই পক্ষের কাছে আপনাদের বক্তব্য শেষ করলে আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি। আমাদের চতুর্থ বিষয় ছিল ওয়াহাদি দেওবন্দিগণ ওয়াহাদি, এই ব্যাপারে আমরা উভয় পক্ষের বক্তব্য শুনলাম। এখন আমরা পঞ্চম বিষয় যেটা নবীজি গায়েব জানেন তিনি সর্বত্র হাজির ও নাজির অস্বীকার করা কুপুরি, এর সপক্ষে বক্তব্য রাখার জন্য আমি মৌলানা আকবর আলী রিজভি সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট, প্রথম 10 মিনিট, তারপর আমরা 2 মিনিট। নবীজি গায়ক জানেন তিনি সর্বত্র হাজির ও নাজির অস্বীকার করা কুপুরি, আমি আরম্ভ করছি। আমার এই ক্ষেত্রে তুই কি কথা না, তুই কি আয়াত প্রথম কোরআনের প্রথমেই মিনুনা বিল গায়বে ফালতু মোনা সালাত, ইমাম রাখতে হবে গায়বে, গায়ব মানে অদৃশ্য, কেমন অদৃশ্য, যাহা দেখা যায় না চোখে, যায় না হাতে, অনুভব করা যায় না অন্তরে। এই ধরনের গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নামাজ পড়তে হবে। তো আগে ইমান, পরে নামাজ, মধ্যখানে অসত্য রাখে এটা আছে, মাসুক মাস দিলে মুহায়রাতে বিজাত। ইমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। ইমানেই এক জিনিস, ইমান বিল গায়েবই এক জিনিস, আর নামাজই এক জিনিস, এক জাত। যেমন দেহ এবং রুহু, রুহু দেহ এক জাত না, এক দেশের বাসিন্দা না। আগের গায়েবের উপরে ইমান রাখতে হবে। কুরআনে করিম প্রথমে উল্লেখ, এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি এই কয়েক মিনিটে দেওয়া সম্ভব না। একটি আয়াতে করিমা করতেছি, নাজিরা আল্লাহ জাল্লা সাহু আমার আলু বলেন, এই গায়েবের খবর দেওয়ালা নাজিউন শব্দের অর্থ গায়েবের খবর দেওয়ালা, নাজিউন শব্দের অর্থ গায়েবের খবর দেওয়ালা। লিখে রাখেন, আল্লাহ পাক বলেন, হে গায়েবের খবর দেওয়ালা, যদি তিনি গায়েব নাই জানবেন, গায়েবের খবর তিনি কেমনে দিবেন? আমরা কি করে গায়েবের প্রতি ইমান আনব? তিনি যদি গায়েবের খবর নিয়ে নাই আসবেন, আসল মাতা শাহিদা মুবাশশারা, তোমাকে আমি পাঠাইয়াছি হাজির ও নাজির বলে আসারা সৃষ্টির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েবের খবর দেখা এবং সমস্ত সৃষ্টির জন্য সাত আসমান সাত জমিন সমস্ত সৃষ্টির জন্য তিনি সর্বস্থান হাজির ও নাজির। আল্লাহ পাক তিনি কি ক্ষমতা প্রদান করিয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির, যাহারা সন্দেহ করবে তাদের ইমান বরবাদ। অতটা কিতাব দেওয়া যে কিতাব চায় তখন না নিবা খাইছে আমার সাথে যথাযথি হচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। যারা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রদত্তে আল্লাহ প্রদত্ত জানে তিনি গায়েব, জানে না আল্লাহর শক্তি, আল্লাহ দান করতেন হাজির নাজিরের, তবু তিনি হাজির নাজির না, আমি তাদের মুসলমান বলতে পারি না। আমি না এই বিশ্বজগতের ইমান দাঁড়ালেন কেউ মুসলমান বলতে পারবে না। এবারে মৌলানা নুরুল ইসলাম সাহেবকে এই প্রসঙ্গ বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিচারক মন্ডলী, প্রথম কথা, পাঁচ নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সুন্দর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এবং তিনি হাজির নাজির। এই কথাটা তিনি যেভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন তার শেষের দিকে বলেছেন যে আল্লাহ প্রদত্ত গায়েব জানেন, এই যে আলোচ্য বিষয় নয়। আল্লাহ প্রদত্ত গায়েব কে জানে কে জানে না এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। আল্লাহ প্রদত্ত গায়েব শুধু নবী জানবেন, আমাদের নবী কি জানবেন কেন? আল্লাহ প্রদত্ত গায়েব আল্লাহ যাকে প্রদান করেন তিনি জানেন, সুতরাং ওইখানে আমাদের নবীজির কোন বৈশিষ্ট্য নাই। এই জন্য আমি আমার অপ্রাসঙ্গিকতার জয় কিছু জলা দরকার মনে করি না। আমি শুধু সম্মানিত বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আলোচনা আলোচ্য বিষয়ের ভিতরে হোক, তারপরে আমি আমার কথা বলব। এবং বারবার আমি অনুরোধ করে বলব যে আলোচ্য বিষয়ের বাইরে গেলে আপনাদেরও মূল্যবান সময় নষ্ট হয় এবং আমাদেরও নষ্ট হয়। তাহলে আমি দুই পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়বস্তু যেভাবে উপস্থাপিত হয়েছে তার ভিতরে থেকেই বক্তব্য উপস্থাপন করলে এটার ফয়সালায় সহায়ক হবে। তবু অনেক সময় কোন ক্ষেত্রে বিশেষে এটা যদি একটা সার্বিক অর্থ গ্রহণ না করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। তবে সেই ব্যাখ্যা যদি মূল বিবেচ্য বিষয়কে রেগুলেট করে সেখানে না যাওয়াটা দুই পক্ষের জন্য আমি মনে করি বাধ্যতামূলক। এখানে যে প্রথম যে মারা হেদ্রিক সাহেব বলেছেন যে একটা আয়াতকে অনুসরণ করে যে আল্লাহ প্রদত্ত গায়ক হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানেন, আমাদের বিচার বিষয়বস্তু হল সেলফ কন্টেন্ট, যে হয়তো মোহাম্মদ নিজেই আল্লাহ সর্বসর্বা এটা কোনো সন্দেহ নেই, আল্লাহ যাকে দিবেন তিনি ক্ষমতাবান হবেন তাতেও সন্দেহ নেই, কিন্তু হযরত মোহাম্মদ মহান নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং ইসলামের মুসলিমদের কাছে সবচেয়ে বড় আদর্শ, এই আদর্শবান নবী নিজেই এই ক্ষমতায় ক্ষমতা দান, এই কথাটাই এখানে প্রমাণ দরকার। এই ব্যাপারে আমার মনে হয় আমি আজ বিশেষ করে নির্দিষ্ট উল্লেখ করবো যে উনি যে আল্লাহ সর্বত্র হাজির এবং নাজির এ কথাটার ব্যাপারে কোন সন্দেহ সংখ্যায় নাই, যেহেতু আল্লাহ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার হুকুমে চালাইতেছেন এবং এতে কোনো সন্দেহ নাই, চন্দ্র সূর্য আকাশ বাতাস সব আল্লাহ দ্বারা নির্দেশিত। এখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি সর্বত্র বিরাজমান, অর্থাৎ আজকের বাহাতেও তিনি বিরাজমান আছেন, তার তিনি সর্বোচ্চ বিরাজমান আছেন। এই জন্যে তোমার হাতের আলোকে বক্তব্য রাখার জন্য আমি দ্রুতভাবে এই বিষয়ে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, তিনি যদি হাজির নাজির থাকেন তাহলে আজকের এই মাহফিলে নাম সংখ্যাদের কথা এবং এই মাহফিলে আছেন তাহলে সারা পৃথিবীর ইরিয়াকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকবেন গ্রহণ করে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হন, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সমীপ হয়ে যায়, এমন আমি বলব যে এইখানে আমরা সবাই হাজির নাজির, আল্লাহ হাজির নাজির, সবাইকে আল্লাহ সমীপ হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দুনিয়াটা সুবহানাল্লাহ মুজাদ্দাদে আলফে তাহনী সব বলছেন এই দুনিয়ারা অলিদের জন্য একটা নৌকের সমতুল্য নৌ, যদি অলিদের জন্য এই প্রকাণ্ড সাচ্ছতম দুনিয়া একটা নৌকের সমান হইল, নাকি পাক সাল্লাল্লাহু ইসলামের জন্য কি কোথায় তিনি না থাকতে পারেন, আল্লাহ জাল্লা শানুহু এই ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু ইসলামকে দান করছেন, তিনি দুনিয়ার সর্বত্রে সর্বজায়গায় আল নবী ও আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম, কুরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদারের জানে চলতে নবী কি ঘটে, ঈমানদার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা বিশ্বে থাকবে প্রত্যেক ইমানদারের গায়ের চাইতে অধিক নিকটে আল্লাহ পাকি সবারই ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন, মানতে হবে না হয় ইমানের মধ্যে ত্রুটি আসবে, ইমানের মধ্যে যদি ত্রুটি থাকবে রাজা করিয়াও জাহান্নামে যাইতে হবে, রাজার কোনো লড়াই যদি ইমান নাই কথা শুনলে বলেন আমরা আমার কথা শুনবো, হ্যাঁ আপনার কথা শেষ হলে বলেন যে এইটা বলতে আমি শুনবো আবার ইমান তিনি গায়ব জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লাহ জাল্লা শানুহু আল আলহু যাহা সৃষ্টি করিয়েছেন এবং করবেন সৃষ্টির পূর্ব থেকে শেষ পর্যন্ত সর্ববিশেষ জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করিয়েছেন, এই ঈমান রাখতে হবে। কুরআনের কথা আয়াতটি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তারপরে নামাজ, গায়েবের প্রতি ঈমান রাখতে হবে, ঈমান কি ইমান কি, ইমান কি অনুরোধ আমার সংশোধনের জন্য, আমার ভালাইয়ের জন্য, আমার সরকার পরিষ্কারের জন্য আমি অনুরোধ করবো ইমানের ব্যাখ্যাটা দেন, ইমান কি নামাজ ইমান না, পূজা হস্তকাত ইমান না, আল্লাহ ইমান না, কোরআন ইমান না, ইমান কি আল্লাহ ইমান হইলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মমিন হবে, কোরআন ইমান হইলে গিরিশচন্দ্র সেও মমিন হইবে, যদি ইমানদারি হয় তা হইলে ইহুদিরাও মমিন, পঞ্চাশ রক্ত নামাজ পড়ে, ইমানের পরিচয় কি আর ইমান জিনিসটাই গায়ে, ইমান জিনিসটাই গায়ে সেই ইমানের নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন এত কুরআন পাঠের ক্ষেত্রে দেয় তার মর্মাদি উদ্ঘাটন করা অল্প সময়ের ভিতরে ইহাদি সমাজ যা যদি আল্লাহ পাত্র এখন আমার বক্তব্য শেষ করেন যে আপনি বলেন যে শেষ করেন সম্মানিত বিচারক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের সূরায়ে হাসর, পবিত্র কালামের সূরায়ে হাসর এর শেষের দিকে এক আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াস শাহাদা ওয়ার রহমানুর রহিম, আল্লাহই একমাত্র মাহবুব যিনি ছাড়া আর কোন মাহবুব নাই, তিনি আলিমুল গায়ব এবং তোমরা যা জানো তাও তিনি জানেন। গায়েবের উপরে ইমান রাখবে এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন সম্পর্ক আছে কিনা তিনি চাইছেন। মুমিনুনাবিল গায়েব ইমানই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমানই হচ্ছে নবী যে বাদে ইমান প্রমাণ করার সাধ্য নাই, ইমানের দ্বারাই মুমিন হয় নবীজি, ইমান তিনি মাত্র ইমান দ্বারা নবীজিকে মানে তারা মুমিন, নমাজ ইহুদিরা পড়ে নবীজিকে মানে না কাফির, নাসারারা নমাজ পড়ে, মাজুসিরা নমাজ পড়ে, কাদিয়ানিরা নমাজ পড়ে নবীজিকে মানে না কাফির, নবীজিকে মানা কি প্রসঙ্গ মিলু না বিল গায়েব, তিনি ইমান, তিনি ইমান অথচ তিনি গায়েব, তিনি মানব দেশে এই জন্য ফসরিয়ত ফসল শব্দ আল্লাহ বলছে পরিণামানা ফসল মৃত্যুকুম, তিনি মানব দেশে জাহের কিন্তু তিনি গায়েব, তিনি গায়েব এই ব্যাখ্যার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব রহস্য নিয়েই আজকে এই এই বিচ্ছেদ এই গ্রহ। আচ্ছা, তিনি যে আয়াতে কারিমা পড়ছেন আলিমুল গায়েব, আল্লাহ একমাত্র আলিমুল গায়েব, আচ্ছা আল্লাহ আয়ে আলিমুল গায়েব গায়েব জানেওয়ালা, আল্লাহ গায়েব জানেওয়ালা, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, নুরুল ইসলাম এনে যাবল এনে তিনি নেত্রকোনা কলেজের প্রফেসর, তিনি যাবল এনে নেত্রকোনা কলেজের প্রফেসর, ছেলেরা কলেজে আগিয়ে অজানা জিনিসটা জানার জন্য, অজানা জিনিসটা জানার জন্য কলে যাইয়ে প্রফেসর জানে যুগ দিউগঙ্গ, প্রফেসর যা জানে জানিয়া যদি ছাত্ররে না জানায় তাহলে প্রফেসর দোষী হইবে কিনা, প্রফেসর বকিল হইবে কিনা, আল্লাহ আলিমুল গায়েব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রহমান আল্লামাল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ যা জানে জানিয়া যদি নবীজিকে না জানায় তাহলে আল্লাহ বকিল, আল্লাহ দোষী, আল্লাহ রে যে দোষী সাব্যস্ত করবে সে মুসলমান নয় কাফের, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম হইতে শেষ পর্যন্ত যাবতীয় এলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করিয়াছেন। তিনি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সম্পূর্ণ বিষয় বস্তুর খবর দিয়েছেন। আচ্ছা, আল্লাহ সানহু আম্মা নাওয়ালহু তিনি কে খবর দেওয়াইছেন। আচ্ছা, সবাই শেষ। এখন এখন আমি এই একটু আমি রঞ্জু সাহেবকে এখন অনুরোধ করবো যে আপনার বক্তব্য সময় শেষ, এখন আমি নিজ সাহেবকে তার বক্তব্য এই চিঠিতে উপস্থাপন অনুরোধ করছি। আপনার নাতি শুনে ঠিক আছে, আমি বুঝতে পারছি, সেটা তো উনি বলতে পারে। সম্মানিত বিচারক মন্ডলী, তিনি নবীজিকে আলমুল গায়েব প্রমাণ করার জন্য আল্লাহিন গায়েব যে আয়াত তেলাওয়াত করেছিলেন, আমি বলেছিলাম এর সাথে নবী গায়েব জানার কি সম্পর্ক আছে তা বলার জন্য। কিন্তু দুঃখের বিষয়, তিনি এই দীর্ঘ সময়ে যা কিছু বললেন এর মাধ্যমে আল্লাহিন গায়েব এই আয়াতের সাথে নবী গায়েব জানার কি সম্পর্ক তার কোন আভাসই পেলাম না। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত, তিনি আয়াত শেষ করলেন একটা, আলোচ্য বিষয়ে একটা এবং আলোচনা করলেন ভিন্নতা। নাকি আপনি বসেন না রে ভাই, আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই। আমি এই জন্য বারবার বলছিলাম যে স্পেসিফিক্যালি বলা দরকার, আমরা বলছিলাম এই আয়াতের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সংশ্লিষ্টতা আছে সেটা বলার জন্য। আল্লাহ যদি কাউকে কোন ক্ষমতা দেন, এই ক্ষমতায় তিনি ক্ষমতাবান হবেন, এ ব্যাপারে আবার আপনার তারই কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে প্রশ্ন হল যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজেই গায়েবের মালিক কিনা বা গায়েব জানা অবস্থায় তিনি সর্বোচ্চ বিরাজমান কিনা, আল্লাহর মতো না হইলেও আল্লাহর কাছাকাছি, যেমন আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একইভাবে সর্বত্র হাজির এবং নাজির। এই জানাটা না জানাটা এটা পুকুরি পুকুরি না জানাটা পুকুরি, তাহলে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বত্র বিরাজমান আছেন, গায়েব জানেন, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কোন কারণে তিনি হাজির নাজির এবং গায়েব জানেন এটা জানা দরকার ছিল। কিন্তু এটার সরাসরি উত্তর অবশ্যই যারা বিচারক মন্ত্র তারা বিশ্লেষণ করবেন। আমার মনে হয় এই ব্যাপারে বেশি আলোচনা করার সময় দেওয়া যাচ্ছে না। আমরা সার্বিকভাবে পাঁচটাকে আমরা পাঁচটা বিষয়ের দিকে চলে গেছি, এখন আমরা ছয় নম্বর বিষয়ে যাব। তারপরে আমি অনুরোধ করব যে যদি দু একটা বিষয়ে আপনারা একমত হন, আমরা সব শেষেও দু একটা সার্বিক আলোচনা একটা করা যেতে পারে, দুই চার পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য, তাতে আমাদের মনে হয় যে মনের মধ্যে যে কথাগুলো আমরা বলতে পারিনি বলে মনে হচ্ছে সেটা আপনার হাতে বলতে পারবে। তা আমি এখন বিচারক মন্ডলের ছয় নম্বর এখন বলো। আচ্ছা, আমাদের সর্বশেষ বিষয় যেটা নির্ধারিত আছে সেটা হল গান বাজনা ছাড়া বিবাহ হারাম, গান বাজনা ছাড়া বিবাহ হারাম। এটার সমর্থনে মাওলানা রিজভি সাহেবকে তার বক্তব্য স্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। গান বাজনা ছাড়া বিবাহ হারাম। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি বাস্তবিক হয়ে বই লেখি যে গান বাদ্য, ইসলামিক গান বাদ্য, ইসলামিক গান বাদ্য ব্যতিরিকে বিবাহ হারাম সত্য। আমাকে সময় দিলেন, আমি হাদিস দেয়া কয়েকটা হাদিস দেয়া প্রমাণ করব। অথচ মাদ্রাসায় যে আলিম সাবরা পড়ায় সেই মাদ্রাসার পাঠ্য হাদিস দিয়ে আমি প্রমাণ করব। এখন আসেন, এটা তিরমিজি শরীফ তার ছয় হাদিসের এক হাদিস। عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم علموا هذا النكاح وجعلوه في المساجد فاضربوا عليه بالطهور. حديث نبي كريم صلى الله عليه وسلم عدد আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আলে নুহাজান নিকা, হে আমার উম্মত, তোমরা বিবাহের প্রচার প্রকাশ্যে করিও, বাজারু হুকিল মাসাজিদে, এবং বিবাহের কাজ সমাধা মসজিদে করিও, ওয়াজরিবু আলাইহি যুদ্দুহু, এবং অনেকগুলি ঢোল বাজাইও, এক টানা দুই জানা দুই দৈলে নবীর আদেশ পালন হইবে না, নবী আল ইসলামের আদেশ পালন হইবে না, অনেকগুলি অন্তত তিন জা ঢোল বাজাইতেই হবে। আচ্ছা আগে আছেন, আগে আছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم والسلام ما بين الحلال والحرام الدوبي والصوفي نبي كريم صلى الله عليه وسلم بيان بباها صدي حلال وحرام المدد كتبكتو دان بجتو যে দেশাদির মধ্যে গান বাদ্য আছে বিবাহ হালাল, যে দেশাদির মধ্যে গান বাদ্য নাই যেমন হুড়ুল হুড়ুল হুড়িয়া বেদি শরীফ, এটা হারাম। এই ছিল তিরমিজি শরীফ, এখন মাদ্রাসার হাজের কিতাব আমি বাই করব। তিরমিজি শরীফ কোন খণ্ড এটা? প্রথম খণ্ড, প্রথম খণ্ড বলতে হবে, বলেন আচ্ছা ঠিক, আপনার একটু মেহরবানি করেন, এতক্ষণ ধৈর্য ধরে তো একটু মেহরবানি করেন, আমাদের কথা না বলাটাই ভালো হবে, মেহরবানি। আমি আগেই বসছি, এই যে মেঘাত তিরমিজি শরীফের হাদিস এখানে একজন নকল করতে, এই যে আমি পূর্বেই করেছি। আচ্ছা তোরা করবো এবং মসজিদে বিবাহের কাজ সমাধা করিও, বজ্রিবু আলাইহি বিদ্রুহ, এবং অনেকগুলি ঢোল বাজাইও। এখন এই যে সরাতে গায়া লেখছে, এই যে সরাতে গায়া লেখছে, ফুকাহানে ফরমাতে হ্যাঁ কে মুস্তাহাব ইয়ে হে কে নিকাহ জুমা কে তিন বাদ নামাজ জুমা কে জামে মসজিদ মে তমাম নামাজিও কে সামনে হো। এটা পড়ায় লিখতে যে বিবাহের মুস্তাহাব কার্য এই যা যে শুক্রবার দিন জুম্মার নামাজের পরে গ্রামে মসজিদে নমাজিগণের সামনে বিবাহ হবে। এলান ভি হো যায় আর সাথি জাগা আর ওয়াক্ত কি বরকত হাসিল হো যায়। নিজ নিকাহ ইবাদত হ্যাঁ, ইবাদত কে লিয়ে ইবাদত খানা ইয়ানি মসজিদ হো, মসজিদ মৌজুদ হ্যায়। নিকাহ কে ওয়াক্ত নিকাহ কি জাগা বজানা বেহতর হেকিন দো ফের বাংলা হইলো ভুল, দো বজানা বেহতর হেকিন আগর নিকাহ মসজিদ মে হো তো মসজিদ কে দরওয়াজে কে বাহির দো বজানা, মসজিদে যদি বিবাহ হয় তো মসজিদের বাহিরে দো ভুল বাজাইতে হবে। আমি আমাকে এই যে তার মাদ্রাসার ভাগ্য হাদিস হাদিস নোট করিয়া আনিয়া এই সুস্থ হাদিস কিতাব মাদ্রাসার ভাগ্য এই যে মাদ্রাসার ভাগ্য করছে আমি সাইকে হাদিস করি আপনারা শুনেন। তোর মধ্যে একটা তো পড়া হয়ে গেছে, দুইটা পড়া হয়ে গেছে, ফসল মা বাইনুল হালালে ফসল মা বাইনুল হালালে হালালে বল হারামি সৌদু ও চৌকু কি নিকায় রাওয়াহু আহমদ রাওয়াহু আহমদ বা তিরমিজি বা নিসাই ও ইবনে মাজা তাই হাদিস থেকে এই হাদিসটা সংকলন করা হয়েছে। এই দুইটা তো আগেই করছি যে মাদ্রাসার ভাষ্য এখন আসেন এই عن عائشة قالت كان عندي جارية من الأنصار جوزتها فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة ألا تغنينا فإن هذا الحي من الأنصار يحبون الغناء. هنا من بنغلة أقول إذا بنغلة لك بنغلة لك حضرت عائشة رضي الله تعالى عنها بولين أمر نكوت إيك أنصاري من يشيرو আমার নিকটে এক আনসারি মেয়ে ছিল, তাহাকে আমি বিবাহ দিলাম, তাহাকে আমি বিবাহ দিলাম। তখন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আয়েশা, তোমরা কি গীতের ব্যবস্থা করো নাই, গীতের ব্যবস্থা করো নাই? কেননা আনসারিদের এই মহল্লাবাসীরা মহল্লাবাসীরা তো গীত খেয়ে ভালোবাসে। ইবনে মাজা ও হাব্বান রাসূলের পাক আদেশ দিচ্ছেন। আচ্ছা এরপরে আদেশটা শুনেন, চার নম্বর রাসূলের পাক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পালা আনসার আয়েশা তো জাকাত ছাড়াবাসী গাছা খারাপা চিল্লাহ মিনাল আনসার ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আদাইতুম আল পতাকা কালু নাম কালা আরসিলতুম মাহা মান তাগান্না কালাত লা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আনসারা কাওমুন ফীহিম জাযালুন কি তারাকুম মাহা মান ইয়াকুলু আতাই আতাইনাকুম আতাইনাকুম বা হাইয়ানা ওয়া হাইয়াকুম রাওয়াহু ইবনে মাজাহ বাংলা বলি। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আনসারি আত্মীয়া আনসারি আত্মীয়া মেয়েকে বিবাহ দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলেন এবং বলিলেন, তোমরা কি মেয়েটাকে স্বামীর কাছে পাঠাইয়াছ? প্রশ্নমূলক। তাহারা বলিলেন, জি হ্যাঁ জি হ্যাঁ। তখন তিনি বলিলেন, গীত গাহিতে পারে, গীত গাহিতে পারে এমন কাহাকেও তাহার সহিত পাঠাইয়াছ কি? দিদি আয়েশা বলিলেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আনসারীরা আনসারীরা এমন সম্প্রদায় যাহাদের মধ্যে গানের গানের ঝোঁক বেশি, যদি তোমরা তাহার সাথে কেমন তাহাকেও পাঠাইতে যে গাহিতে পারে তবে ভালোই হইত। আমরা তোমাদের কাছে আসিয়াছি আল্লাহ তোমাদের দীর্ঘজীবী করুন এবং আমাদের কল্যাণ করুন। ইবনে মাজাহ। আচ্ছা ঠিক আছে, আমরা আরো ফেসার কিতাবেও বহু দলিল এই সম্বন্ধে আছে। আমার সম্পর্কীয় একটা আলোচনা যানবাহ্যবাদ হারাম, আমরা ব্যাসাদির মধ্যে গান বাজ্য হয়েছে না, ব্যাস হারাম হয়ে গেছে, সন্তানাদি হারাম দাদা হয়ে গেছে, কর্মটা হারাম, নবীর আদেশকে রক্ষা না করাটা হারাম হয়েছে, কবিরা গুণা হয়েছে, কিন্তু দুইজন সাক্ষীর মোকাবেলা দেন মহাকার্য করিয়া ইজাব কবুল করাতে বেড়া বিভিজা হালাল হয়ে গেছে, বাচ্চাকে বাজাইলেন না, নবীর আদেশ রক্ষা করলেন না, হারামের গুণার মোটকাঠি বইছে। ধন্যবাদ আপনাকে, আপনার সময় শেষ হয়ে গেছে বিশ্লেষণ আগেই। আমি এখন এই যে চারটা হাদিস সম্পর্কে যে অনুভূতি দেওয়া হল, এর উপেক্ষিতে আমি মাওলানা নুরুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিচারক মন্ডলী, তিনি সর্বপ্রথমে আলু চবিশায় লেখা আছে গান বাজনা ছাড়া দিয়া হারাম, এটাকে তিনি ইসলামী শব্দ যোগ করেছেন। ইসলামী কোনো গান লেখা নাই, ইসলামী কোনো গান নাই, ইসলামী কোনো দায়িত্ব নাই। নিজি শরীফের যে হাদিস তিনি তিলাওয়াত করেছেন ভুল করেছেন। হাদিসের শব্দ দাফ এবং দুঃখ, এই দুই উচ্চারণ হয়। তিনি করেছেন দৌফ, বারবার দৌফ করেছেন। যদি আরবি ভাষা জানানোওয়ালা কোন লোক থাকেন, ভালো রকম বুঝতে পারবেন যে তার হাদিসের রিডিং করা হয় না। তৃতীয় কথা, তিনি বলেছেন, হাদিস পড়েছেন এবং বলেছেন যে বিবাহ মসজিদে করা দরকার এবং গান বাজনাও করা দরকার। এই কথাটা যে হাদিস তিনি পড়েছেন তিরমিজি শরীফের, সেই হাদিসের গানের কথাও বলা হয়নি, বাজনার কথাও বলা হয়নি। কি বলা হয়েছে সেই হাদিসে, কি বলা হয়েছে হাদিস সংক্রান্ত এবং ইসলামী সরাসরিতের বিধি বিধান সেটা সংক্রান্ত কিতাবগুলি আমার হাতে কাছে। এই ব্যাপারে গান বাজনাতে ইসলাম ধর্মে চিরতরে হারাম করে দেওয়া হয়েছে, এর দলিল আদিল আমার হাতে কাছে আছে, কিন্তু একটু সময় লাগবে সবগুলি পরে শোনাতে। শোনাব এর আগে আমার কথা, এই গান বাজনা ইনি বলছেন গান বাজনা ছাড়া বিয়া হারাম, এই কথার মাধ্যমে একটা ভূমিকা করে বলতে চাই, মাফ করবেন। এই কথার মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা যত মুসলমান গান বাজনার মাধ্যমে বিবাহ করি নাই, আপনাদের মধ্যে, বিচারক মন্ডলীদের মধ্যে, স্বয়ং তার মধ্যে, তার পূর্বপুরুষদের মধ্যে, যারাই বিয়াতে গান বাজনা করি নাই, আমাদের সবার বিয়াতে তিনি হারাম আখ্যা দিয়েছেন। অথচ গান বাজনা হারাম, গান বাজনা সারা বিয়া হারাম নয়, গান বাজনা হারাম, এর দলিল আমি একদিকে আপনাকে তো পরে শুনেছি। যে হাদিস করেছেন সেই হাদিস তিরমিজি শরীফের, যে হাদিস তিনি করেছেন তিরমিজি শরীফের, যে হাদিস তিনি করেছেন তিনি তর্জমা করে বলে দিন বাংলা ভাষায় যে এই হাদিসে কোথায় বলা হইল বিয়া সারা গান বাজনা হারাম। আমাদের আলোচ্য বিষয়ে বাইরে গেলে আমি আর শুনব না। তিনি এই হাদিসের তর্জমা করে বলে দিন তিরমিজি শরীফের কোন হাদিসে বলা হইল, হাদিস করবেন সহি করিয়া তর্জমা করবেন বাংলায় এবং আপনারা আমরা সবাই শুনব যে তিরমিজি শরীফের কোন হাদিসের কোন জায়গায় বলা হইল গান বাজনা ছাড়া দিয়ে হারাম। আচ্ছা হুজুর, আমি একটু আপনার কথা করছি, আপনি বলছেন যে এরকম একটা কথা বলছেন, আমি মেবি রং, আমার ভুল হতে পারে, আমি যেহেতু আরবি ভাষা ভালো জানি না, তো আমি আপনাকে বলবো যে এই যে উনি যে তিরমিজি শরীফের চারটা হাদিস শরীফ তেলাওয়াত করেছেন বা হাদিস শরীফ বর্ণনা করেছেন, তার মধ্যে ভুল যদি আপনার থাকে এটা আগে ব্যাখ্যা করেন, তারপরে গান বাজনা হারাম এটা আপনি তখন আপনার অর্ডার যেতে পারেন, তাতে আমাদের বুঝতে সুবিধা। গান বাজনা হারাম কোথায় আছে আমরা আগে বলবো না, এটা তার আগে ওনাকে সম্পর্কে বলবেন। আমি যে চারটা হাদিস বলছে, চারটা হাদিসে আমরা বুঝতে পারছি যে বিয়ের সময় গান বাজনা করা যাবে এবং গান বাজনা করা যায় যাচ্ছে, এইটার প্রেক্ষিতে আপনার বক্তব্য। আমার বক্তব্যটা এমন থেকে রাখছিলাম শুধু একটা কথা জানার জন্য যে বিয়া সারা গান বাজনা হারাম যে আমাদের এজেন্ডা, এটা কোন হাদিসে আছে যে তিনি বলেন নাই বিয়া সারা গান বাজনা হারাম, এটা হলো আমাদের আলোচ্য বিষয়, তিনি আলোচ্য বিষয়ে বলেন নাই, অন্য কথা বলেছেন। আচ্ছা আপনি ওই হারাম দেখান গান বাজনা হারাম, আচ্ছা গান বাজনা হারাম, এই কিতাব আমার হাতে এখন যে কিতাব নিলাম এই কিতাব এর নাম তফসিরে রুহুল মানি, তফসিরে রুহুল মানি আল্লামা গালুতি বাগদাদি হানাফি রহমাতুল্লাহি আলাইহি লেখা। এর হাদিসে গজাচারাল এই তফসিরের কিতাবের চতুষ্টম খণ্ড 79 পৃষ্ঠায় লিখিত রিডিং তফসির গজাচারাল ইমাম আবু মুসলিম প্রসূতি কি কিতাবিহি কি তাহরিম সামায় ان الامام ابا حنيفه رحمه الله تعالى يكره الجنان ويجعله من الذنوب ستة ستة ترجمة بلغو نا قرأ بلغو ان الامام ابا حنيفه رحمه الله تعالى يكره الجنان ويجعله من الذنوب وكذلك مذهب اهل الكوفه سفيان وحماد وابراهيم والشعبي وغيرهم لا اصطلاح بينهم في ذلك ولا نعلم صلاحا بين اهل البصره والبصره في كراهه ذلك والمنع منه انتهى اي ريدينجر সংক্ষিপ্ত সারমর্ম হইল হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই গান বাজনাকে নিষিদ্ধ বলেছেন এবং হযরত সুফিয়ান চৌধুরী রহমতুল্লাহি আলাইহি এবং বলেছেন যে গান বাজনা গুনার কাজ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন আইজান আনিল ইমাম মালিক আন্নাহু নাহা আনিল গানা ওয়ান ইস্তিমাইহি ইমাম শাফিঈ ইমাম মালিক রহমতুল্লাহি বলেন নিষেধ করেছেন গান গাওয়া থেকে এবং গান শোনা থেকে এই দীর্ঘ রিডিংটা যদি করি দীর্ঘ সময় লাগে এই জন্য বলছি আমি শুধু কিতাবের নাম এবং চেষ্টা বলে দিচ্ছি তফসিরে রুহুল মানি একুশতম খণ্ডের 69 পৃষ্ঠায় দীর্ঘ রিডিং এর মাধ্যমে বলা হয়েছে যে গান বাজনা এইগুলি বিশেষত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাবে হারাম ঘোষণা করা হয়েছে বাকি রইল কোন কোন হাদিসে এই দোষ নামে একটা শব্দ দোষ দাতা হয় দুষ হয় দোষ নয় এই যে একটা শব্দ এই শব্দের ব্যাখ্যা এই সমস্ত কিতাবে আছে এই এটার অর্থ হইল যেমন একটা জিনিস যা ঢুলের মতো কিন্তু ঢুলের দুদিক থেকে বন্ধ থাকে যার মধ্যে আঘাত করলে মজার আওয়াজ হয় এটার নাম দুক নয় বরং যার একদিক বন্ধ থাকে অপর দিক খোলা থাকে তাকে দুঃখ বলা হয় আরব সমাজে এটা কোনো প্রচারের কোন প্রচারযোগ্য বিষয়ে প্রচার করার জন্য বাজানো হইত যেমন ভাবে আমাদের বাংলাদেশের বাজারেও কোনো প্রচারযোগ্য বিষয়ে প্রচারের জন্য বাজারে যা বাজানো হয় এটা কোনো মজার আওয়াজের জন্য নয় এবং তাতে কোনো মজার আওয়াজ নেইও এটা শুধুমাত্র প্রচারের জন্যই বাজানো হয় যে সমস্ত হাদিস তিনি তিলাওয়াত করেছেন এই সমস্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা প্রচারের মাধ্যমে বিবাহ করবে আর তখনকার সমাজে প্রচারের প্রধান মাধ্যম ছিল দোষ এই জন্য তৎকালীন সমাজের প্রচলিত প্রচার যন্ত্র হিসেবে দোষ বাজাইয়া বিয়ার প্রচার করা হইত আনুষঙ্গিক ভাবে আরো একটা কথা উল্লেখযোগ্য যে ইসলাম ধর্মে শরাবকে ইসলাম ধর্মে মদকে ধাপে ধাপে হারাম করা হয়েছে সর্বপ্রথমে বলা হয়েছে এই মদের উপকারিতা থেকে অপকারিতা বেশি তারপরে বলা হয়েছে মদ পান করার পরে তোমরা নামাজে এসো না তার কয়েক দিন পরে বলা হয়েছে এই মদকে হারাম করা হইল ঠিক তেমনি ভাবে ইসলামের প্রথম দিকে আরব সমাজের প্রচার যন্ত্র হিসেবে যে দোষ ব্যবহার করা হইত প্রথম প্রথম এই দোষের মাধ্যমেই মুসলমানদের বিবাহের প্রচার করা হইত এবং সাথে সাথে ছোট ছোট মেয়েরা কিছু গীত গাইত এইগুলি ইসলামের প্রথম দিকে নিষেধ করা হয়নি দাঁতে দাঁতে নিষেধ করা হয়েছে সর্বশেষে এই সবগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমার তো বক্তব্য হল এটা যেমন ভাবে মদকে ইসলাম ধর্মে দাঁতে দাঁতে হারাম করা হয়েছে প্রথম যুগে হালাল ছিল ঠিক তেমনি ভাবে দশ বাজানো এবং ছোট বাচ্চাদের গীত গাওয়াটাও বিয়ার মধ্যে ওই আনুষঙ্গিক এবং সমকালীন সমাবেশের পরিস্থিতির প্রেক্ষিতে হালাল ছিল দাঁতে দাঁতে এইগুলিকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে এই হারাম হওয়ার এক দলিল হইল তফসিরে রুহুল মান আরেক দলিল করবো আরেক দলিল তবরানি শরীফের হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ আমরু ইবনে কুররাতা ক্বালা কাতাবতু ক্বালা কুতিবাত আলাইয়া শাকওয়াতু ফালা আরজুকু ইল্লা মিন বানিয়্যিন ফাআযিন লি في جنائز من غير فاحشة فقال له رسول الله صلى الله عليه وسلم لا أذن لك ولا كرامة ولا نعمة عين صدقت أي عبد الله لقد رزقت الله حلالا طيبا واخترت ما حرمت الله عليك من رزقك ما كان ما أحل الله لك من حلاله ولو كنت تقدمت إليك এই পর্যন্ত পড়লাম আমি এই শব্দটা যে আমি আমার মূল আলোচ্য বিষয়ের জন্য দীর্ঘ হাদিস আর করলাম না ইব্রাহিম শরীফের এই আমার সময় কি শেষ হয়ে গেল তাহলে হাদিসের এবার তার কথা হাদিসে আল্লাহ রসুল শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক ব্যক্তি আমার কাছে আসলো আমার কাছে দুধ বাজাইয়া যে সমস্ত গান ইসলামের প্রথম যুগে হালাল ছিল ওই সমস্ত গান গাওয়ার মাধ্যমে উপার্জন করার অনুমতি চাইল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে অমুক ব্যক্তি ইতিপূর্বে আমি এই কাজগুলি নিষেধ করি নাই যদি ইতিপূর্বে নিষেধ করতাম তাহলে আজকে তোমার এই অনুমতি চাওয়ার কারণেই আমি তোমাকে শাস্তি দিতাম সাবধান এই কাজগুলি আজ থেকে হারাম করা হইল এইগুলিকে উপার্জনের মাধ্যম হিসাবে অবলম্বন করলে তোমার রুজি রোজগারও হারাম হয়ে যাবে আরে কোন খন্ড আগে এই তাবরানি শরীফের দীর্ঘ হাদিসটা আমি পড়লাম এই হাদিসটা হানাফি মাযহাবের লিখিত কিতাব আহকামুল কুরআন আহকামুল কুরআনের আহকামুল কুরআনের তৃতীয় খণ্ড 210 পৃষ্ঠা আহকামুল কুরআনের দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠায় ওই তাবরানির বরাতে ওই দীর্ঘ হাদিসটা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি অতটা বলেন তাড়াতাড়ি আর যদি থাকে তাহলে সবাই হারাম দেয় জানবাদ না যে হারাম আর একটা তুমি বলেন আর একটা বলেই বলি عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله حرم الخمر والميسرة والكوبة والبيراء وكل مسكر حرام এর তর্জমা লেখেন এই কিতাবের এই কিতাব ইসলাম আওয়ার মুসিকি এই কিতাবের 100 আওয়ার মুসিকি হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখা যার লেখা তফসীর মারুফুল কুরআন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তার লেখা এই কিতাবের 100 আল্লাহ রব্বুল আলামিন মদ্যপানকে হারাম করেছেন তবলাকে হারাম করেছেন গুল বাজানো হারাম করেছেন এই সমস্ত বাজনার যত যন্ত্র আছে এই সবগুলির ব্যবহারকে হারাম করেছেন এরপরে ফতোয়ায় সানি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য সমস্ত বিশ্ব জুড়ে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায় সানি যদি কুরআন শোনা হয় ওয়াজ শোনা হয় তাহলে গায়েব হবে আর যদি গান শোনা হয় তাহলে সমস্ত আলেমদের ঐক্যমতে হারাম হবে আচ্ছা ঠিক আছে আপনাদের কথা এখন আমি যেহেতু আমাদের 6টি বিষয়ের উপরে কথা বলার ছিল তা আমি মনে করি যে আমরা যা শুনলাম এই জিনিসগুলো আমরা আমাদের বিচারক মন্ডলের বিষয়ে বিশ্লেষণ করবে যদি এখন তারা তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন তো দেবেন আর তা না হলে তারা পরবর্তীতে আরো ওনাদের সাথে আলোচনা করে বিষয়টাকে দেখে আপনাদের কিতাবগুলো পর্যালোচনা করে ওনারা ওনাদের সিদ্ধান্ত দিবেন তা আপনারা এই পর্যায়ে যদি মনে করেন যে আমাদের কিছু কথা বলার বাকি ছিল তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি আজকে দর্শকরা যারা আছেন যারা শ্রোতা আছেন যারা আমরা আছি তাদের যদি আমাদের ভেতুটি না হয় তাহলে আমরা আপনাদেরকে 5-10 মিনিট করে সময় দিতে পারি, তবে এটা বেশিক্ষণ দিলে আমার মনে হয় অনেকের ভেতুটি হতে পারে। তাছাড়া দেখেন যদি মনে করেন তাহলে স্বাভাবিক আলোচনার জন্য আমরা আমরা 5 মিনিট করে 10 মিনিট সময় দিতে পারি। আমি 5 মিনিট সময় চাই। জি বলেন। তিনি মাস করবেন এখন নমন নিয়ে গেছে, তিনি কে করবে হরিয়ান আনছে নেত্রকুনার আলেমরা অভিগণ্য তো করছে হরিয়ানছে আর বিয়ে আবার সম্পূর্ণ ভুল করছে। আমার ভুল করছে কোথায়? দুঃখ হাদিসে দুঃখ আমি দুঃখ কইলাম, দুঃখের বহু বচন দুঃখ হাদিসে বহু বচন শব্দ আছে হাদিস আমার সামনে, যে নাকি এক বচন দুই বচন বহু বচন জানে না এই রকম লোক করব। আর গান বাদ্য হারাম আমিও তো মানছি, নমাজ পড়া হারাম নমাজ পড়া ফরজ, ভাত খাওয়া হারাম ভাত খাওয়া ফরজ, বিভিন্ন লোকের মিলামিশা করা হারাম বিভিন্ন লোকের মিলামিশা করা ফরজ, এখন তুমি খালি হারাম গালিয়া বলে থাকবা ফরজ জানি লোকে, নমাজ পড়া তো হারাম এই বুঝলে নমাজ ছেড়ে দেওয়া যাবে নাকি? হ্যাঁ মুনাফিকেরা নামাজ পড়লে গুনাহ হবে, ইমানদারের জন্য নামাজ ফরজ বেঈমানের জন্য নামাজ পড়া হারাম। তো গান বাদ্য শত্রু এই যে দেখেন আপনারা, এই যে দেখেন আপনারা সারা বাংলাদেশে এই সৈয়দনা আলেম যারা আমি ওহাবি বলি বা সুন্নি আলেম সবাই ওহাবি বলে, রশিদ আহমদ হেন আশরাফ আলী থানভি আশরাফ আলী থানভি যে স্বপ্নে একবার আল্লাহর কুরবানি আছে দেরি আছে তাকে বলে আল্লাহর কুরবানি হয়েছে, এই আশরাফ আলী থানভি এবং রশিদ আহমদ গাঙ্গুহি খলিল আহমদ আমরুকি কাসেম নানা তুবি তারা ছয়জনের খুদ্বারা লেখে খুদ্বার নাম খুদ্বাতুল আহকাম, প্রায় মসজিদে এই খুদ্বা টানা ভরই এই খুদ্বা টানা ভরণের খুদ্বার মধ্যে কি লেখে দেখেন, ও আম্মা বাদু ফাইল্লাল্লাযি ওয়াকাফু দুনাল হুদুদে ফিল গুনায়ে হাসবা মা তাসাফা আনহু রিজাতা আল মুহাক্কিকুন মিনাল আরিফিন ওয়াল ফুকাহা লাউলা লা লাউমা আলাইহি ওয়ালা আনা। এখন নিচে যে আবার বাংলা করছে, এখন আমি যদি বাংলা করি তাহলে আমার বাংলা গুণ দেখতে চেষ্টা করবেন, তারাই আবার বাংলা করে দিছে দেখেন কি লেখে বাংলায়। যাহারা গীত সম্পর্কে গীত মানিদান যাহারা গীত সম্পর্কে মহাকে পুণ্যবান ও আলেমগণের বর্ণিত সীমা অতিক্রম না করে তাহাদের প্রতি কোন প্রকার নিন্দা ও বৎসনা নাই, খুব বাদ মসজিদ খাড়াইয়া ভরে আর অহন যদি কই সম্পূর্ণ গান বাজনা হারাম তারে বলে মুনাফি তাহলে বেরোচ্ছে নিকৃষ্ট। ফতুয়া স্বামী আলাতুল্লাহ বে ফতুয়া স্বামী আলাতুল্লাহ বে পঞ্চম খন্ড আলাতুল্লাহ বে লাইসদ্দু হুরমতি নিহাইয়া উহিল্লা তারতান হুরমা কুকা যাবতীয় বাদ্যযন্ত্র 72 জাতের বাদ্য আনছে, যাবতীয় বাদ্যযন্ত্র মূলত হারাম না, মূলত হারাম না, সময়ে হারাম সময়ে হালাল। হ্যাঁ যেমন বিবি দেয়া হয়ে দিদি ধরো আনলে মিলামিশা করা মূলত হারাম না, দিদি যখন নাপাক হয় হারে ব্যবস্থায় ব্যবহার করা হারাম, দেয়াশাদি মধ্যে গান বাদ্য হারাম, যদি গাজুর গান হয় নদীর গান হয় ছেলের মেয়ে মানে যদি মাথায় আর যদি আল্লাহ রসুলের প্রেম করতে গান গাওয়ার গায় বরং সুন্নত রসুল লজিক দরকার। ইমাম হাদিসে বজরুবু বজরুবু আমার ইয়ে উজুয়ে রক্তের জন্য ডব বাজানো গোল বাজানো ওয়াজিব, রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যে তেরু মেরু জানবে, রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আমাদের মতোই সাধারণ মানুষ মনে করিয়া তেরু মেরু মনে করে, রাসুলের পাককে তেরু মেরু মনে করা কুকুরে টুফিয়ার দাড়ি ভাগে আসতে গিরিশচন্দ্রের মতো বড় আলেম হইলে গিরিশচন্দ্র আলেম হইয়াও কাফের, আমি যদি রাসুলের পাককে না মানি যত বড় আলেম আলেমই হই না কেন এক নম্বর কাফের। ঠিক আছে আমার মনে হয় সবার কি শেষ, সবার শেষ আমার মনে হয় হুজুর এইটা হচ্ছে আমার কথা তো সারা দুনিয়াতে আছে, 101 দলিল যে আমি বই লিখেছি আদিল্লা তোসমা 101 দলিল গান বাজনাতে যায় সারা বাংলাদেশ ঘুরে রাখছি। ধন্যবাদ আপনাকে। আমি এখন পাঁচ পর্যন্ত সময় এবং পাঁচটি বেশি না আমার পাত্রী হিসাবে এই আমার হাতের যে কিতাব এই কিতাবের নাম উমদাতুল কারী শরহ সহিহ বুখারী, বুখারী শরীফ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। আল্লামা আইনুর রহমতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইনি এই কিতাবের লেখক। এই কিতাবের কিতাবের পাঁচ এবং ছয় নম্বর খণ্ড একদলীয়, পাঁচ এবং ছয় খণ্ড একদলীয়ের 272 পৃষ্ঠায় লেখেন ওয়া মানসুখুল বিল কুরআনিল আযীম, গান বাজনা এর যে কিছু আংশিক ইসলামের প্রথম যুগে প্রচলিত ছিল কুরআনের এক আয়াত লিখেছেন, আয়াত হল সময় কুমার কেন আয়াত পড়তে পারতেছি না, এই আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন যে এই আয়াতের দ্বারা গান বাজনার আবাস যে কয়েকটা জিনিসের মধ্যে আছে সমাজে আরব সমাজে ইসলামের প্রথম যুগে প্রচলিত ছিল, কুরআন কুরআনের এই আয়াতের দ্বারা এই সব কিছু রহিত করে দেওয়া হইল, এর বিধান বর্তমানে আর বাকি নাই। দ্বিতীয় কথা, যেমন বলা হতে পূর্বে এই মুয়াদ প্রথম যুগে হালাল ছিল পরবর্তীকালে হারাম করে রহিত করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, এই সব কিছু আলোচনা এজেন্ডার বাইরে হইল, তিনি বলেছিলেন গান বাজনা ছাড়া বিয়া হারাম আর আলোচনা চলতেছে গান বাজনা হালাল না হারাম, সুতরাং এইটাও তিনি আমাদেরকে আলোচ্য বিষয় থেকে অনেক দূরে নিয়ে গেলেন। এই জন্য আমি দুঃখিত হইয়া সম্মানিত বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মূল বিষয় যা দাবি করেছিলেন তা তো প্রমাণ হইল না, ভিন্ন বিষয়ে আলোচনা করে সময় নষ্ট করা হইল, এইভাবে কোন একটা দফারও মূল বিষয়ে তিনি আলোচনা করলেন না এবং দলিল পেশ করলেন না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি এখন দুই পক্ষে বিশেষ করে যারা প্রবক্তা ছিলেন, একদিকে মৌলানা আব্দুল আলী রিজিক সাহেব, অপরদিকে মৌলানা নুরুল ইসলাম সাহেব এবং তার সাথী এবং আজকে উপস্থিত যারা এখানে ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা ছটা বিষয়ের উপরে বক্তব্য করেছি এবং আমি বিশ্বাস করি যে এই বক্তব্য থেকে আমাদের মনের মধ্যে একটা উপলব্ধি বা একটা বিশ্বাস নিয়ে আমরা এখান থেকে যাব। তবে আমার যাওয়ার আগে ব্যক্তিগতভাবে আমি সবিনয়ে আপনাদের কাছে একটা আরজ করতে চাই, ইতিমধ্যে যদি আমাদের বিচারক মন্ডলী বিচারের রায় দিতে পারেন ভালো, না পারলে ওনারা সহসায় দেবেন, এ ধরনের শব্দ যেহেতু আছে ওনারা আলাপ করে পরবর্তী দেবেন, এটা আমরা পরবর্তীতে ঘোষণা করব। আমি জেলা প্রশাসক হিসেবে আজকে আপনাদের কাছে আরজ করতে চাই, আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই বাহাতের কোন ইচ্ছা ছিল না, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে এই বাহাত অনুষ্ঠান হল, আপনারা মেহরবানি করে আসছেন এবং সবাই ধৈর্য ধরে শুনেছেন এবং ধৈর্য ধরেই আপনারা আপনাদের বক্তব্য উপস্থাপন করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা যারা শুনেছি উপস্থিত হয়েছি আর যারা শুনেছেন কষ্ট করে, আমি মনে করি যে আপনাদের মনের মধ্যে যে কথাগুলো ইতিমধ্যে দোল খাচ্ছিল তা পুরোপুরি সমাধান না হলেও ভুলবার কারণে মনের মধ্যে একটু অত হালকা ভাব, এটা বোধ হয় আপনাদের সবার মধ্যে এখন বিরাজমান আমি বিশ্বাস করি। তা আমার জেলা প্রশাসক হিসেবে একটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই যে এই জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায় দায়িত্ব আমার যেটা আছে, সেই কারণেই আমি অনুরোধ করব যে এটাকে কেন্দ্র করে যাব বাহিরে যাওয়ার পরে আলাপ আলোচনার কোন কারণে আমরা জিতেছি, আমরা উপরে হারিয়ে দিয়েছি, অনেকটা কি করেছি, এইসব আলোচনা করে কোন হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে না যাওয়া হয়। ইতিমধ্যে আমার সেক্রেটারি ইনফরমেশন অলরেডি কালেক্ট করা হয়েছে যে কিছু কিছু লোকেরা এখানে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে নাকি অস্ত্র আছে, তো যেখান থেকে আমি খবরটা পেয়েছি আমি এটা অস্বীকার করতে পারি না যে এটা থাকতে পারে। আমি পরিষ্কার বলি আমি এখান থেকে যাওয়ার পরে কোন ক্রমেই আমি আপনাদের কাছ থেকে আশা করব না যে আপনারা আপনাদের কথা দিয়ে আর একজনকে গুপ্ত দেবেন আর আপনার একের কথা অপরে রাগান্বিত হয়ে ক্রোধের বশবর্তী হয়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এক পক্ষে যারা আছেন আমার মনে হয় দরজার দিকে যারা আছেন তাদেরকে আগে গেলে, আপনারা যদি 10-15 মিনিট 20 মিনিট পরে যান আমার মনে হয় দুই পক্ষের লোকের সাথে স্বাভাবিকভাবেই কথা হবে না এবং কোন সমস্যা হবে না। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করবো। আমি আমারও বলছি, আমি সবিনয় আরোপ করছি যে মেহরবানি করে আপনারা এই বিষয়টা নিয়ে এমন কোন পর্যায়ে যাবেন না যাতে করে আমাদের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি হয়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে হকানি আলমদিয়া এগুলো খুলছে না বিশ্লেষণ করে, যদি এর মাধ্যমে রায় দেওয়া সম্ভব হয় অবশ্যই আমরা আপনাদেরকে দেব। আমি এখন দরকার হয় তাও বলব, আমি এখন বিচারক মন্ডলীর সভাপতিকে কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তো আমি বলি আমাদের আজকে আমরা যে বক্তব্য শুনলাম, উভয় পক্ষের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুরো বক্তব্যতেই আমরা একটা স্টেপে ধারণ করেছি। আমাদের কথা ছিল যে এখানে যদি আমাদের যে আমরা যে তিনজন এখানে বিচারক হিসেবে কাজ করেছি তাদের পক্ষে যদি তাৎক্ষণিকভাবে কোন রায় ঘোষণা সম্ভব না হয় তাহলে পরবর্তীতে এটা জানানো হবে। আমরা যে ক্ষেত্রে যে আপনাদের বক্তব্যগুলো ধারণ করেছি এগুলো এবং আমাদের লিখিত আপনারা যে বক্তব্য উপস্থাপন করেছেন আমরা যেগুলো নোট করেছি সেগুলো সমস্ত কিছু বিশ্লেষণ করে আমরা অভিজ্ঞ আমাদের মাননীয় জেলা প্রশাসক আপনাদেরকে বলেছেন যে অভিজ্ঞ আলমুল্লাহ আমাদেরকে দিয়ে এগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে 25-6 মধ্যে একটা লেখা ছিল যে 25-6 মধ্যে এটা রায় ঘোষণা করা হবে। তো আজকে আমরা আমাদের যে বহস অনুষ্ঠান মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি গ্রহণে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বহস অনুষ্ঠান এ পর্যন্ত শেষ হল। তারিখ 19/6/97 ইংরেজি রুজ বৃহস্পতিবার, মহুয়া হল, জেলা নেত্রকোনা। কবর সরণি। ও গো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি। ও গো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি। কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমার শীতল কুলে, তোমারি বক্ষে ঘুমাই পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমার শীতল কুলে, তোমারি বক্ষে ঘুমাই পড়িব বিশ্বের মায়া ভুলে। তুমি পেতে দিবে ধুলির আসন জানায় আদর কত, তোমারি বক্ষে ঘুমাই পড়িব চিরজনমের মতো। তুমি পেতে দিবে ধুলির আসন জানায় আদর কত, তোমারি বক্ষে ঘুমাই পড়িব চিরজনমের মতো। হেরিলে তোমায় প্রাণী জাগে ভয় দুরু দুরু কাঁপে বুক, মারকুল হতে কেড়ে নাও তুমি কচি কচি শিশু মুখ। হেরিলে তোমায় প্রাণী জাগে ভয় দুরু দুরু কাঁপে বুক, মারকুল হতে কেড়ে নাও তুমি কচি কচি শিশু মুখ, ছেড়ে নাহি দাও সতীর পতিরে কাদাও পাগল পারা, এমনি তোমার পাষাণ হৃদয় এমনি আপন হারা, ছেড়ে নাহি দাও সতীর পতিরে কাদাও পাগল পারা, এমনি তোমার পাষাণ হৃদয় এমনি আপন হারা, ও গো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাতি, এত আদরের নবীজি মুদের পারাইছো তুমি ঘু, হাসান হুসেন কেঁদে মল তারা নিরালায় নিঝু, এত আদরের নবীজি মুদের পারাইছো তুমি ঘু, হাসান হুসেন কেঁদে মল তারা নিরালায় নিঝু, আলী যে কাঁদিল ফাতেমার সুখে আয়েশা কাঁদিল হাই, কাশেমের লাগি সখিনা কাঁদিল দেখিলে না ফিরে তাই, আলী যে কাঁদিল ফাতেমার সুখে আয়েশা কাঁদিল হাই, কাশেমের লাগি সখিনা কাঁদিল দেখিলে না ফিরে তাই, এইভাবে তুমি হরণ করিছ উমর বকর গনি, যাদের সুখেতে কেঁদেছিল মরু হারাই চোখের মনি, এইভাবে তুমি হরণ করিছ উমর বকর গনি, যাদের সুখেতে কেঁদেছিল মরু হারাই চোখের মনি, নবিহারা হয়ে কেঁদেছিল বিলাল তার সে কাঁদন দেখে, গাছের পাতারা নিচে ঝরে যেত ফল ফুল গাছে রেখে, নবিহারা হয়ে কেঁদেছিল বিলাল তার সে কাঁদন দেখে, গাছের পাতারা নিচে ঝরে যেত ফল ফুল গাছে রেখে, ও গো কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমারই জেনেছি খাটি, হাসি আনন্দ ভালোবাসি না গো পরিচয় দিতে আজ, বনি আদমের প্রাণ চুরি করা এই বুঝি তব কাজ, হাসি আনন্দ ভালোবাসি না গো পরিচয় দিতে আজ, বনি আদমের প্রাণ চুরি করা এই বুঝি তব কাজ, চিনেছি কবর চিনেছি তোমায় আমার জীবন শেষে, সব মায়া ছেড়ে হব যে ওই ত তোমার আধার দেশে, চিনেছি কবর চিনেছি তোমায় আমার জীবন শেষে, সব মায়া ছেড়ে হব যে ওই তোমার আধার দেশে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি, রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কুল, বন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদের কলরুন, রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কুল, বন্ধুজনের ব্যথা অনুভূতি শিশুদের কলরুল, প্রিয়তমার দেবী না এ মুখে সুহাগ মাখানো চুল, ঘুমানোর পালা আসিবে সেদিন নিরালায় নিচু, প্রিয়তমার দেবে না এ মুখে সুহাগ মাখানো চুল, ঘুমানোর পালা আসিবে সেদিন নিরালায় নিচু, কতজন এসে স্নেহ মমতায় ডাকি বেশি আর পারে, কত বন্ধুর স্মৃতি বস্রু ঝরিবে তোমার পরে, কতজন এসে স্নেহ মমতায় ডাকি বেশি আর পারে, কত বন্ধুর স্মৃতি অশ্রু ঝরিবে তোমার পরে, কারো কথা তুমি মানবে না তবু শুনমুর দুটি কথা, তোমারই দেশেতে চলে গেছে যারা দিও না তাদের ব্যথা, কারো কথা তুমি মানবে না তবু শুনমুর দুটি কথা, তোমারই দেশেতে চলে গেছে যারা দিও না তাদের ব্যথা। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমারই জেনেছি খাটি। ঘুমিয়ে আছো বুলবুলি গো, মদিনার গুলবাগে মদিনার গুলবাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদন জাগে বুকে বেদন জাগে, ঘুমিয়ে আছো বুলবুলি গো, মদিনার গুলবাগে মদিনার গুলবাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদন জাগে, বুকে বেদন জাগে, ফুলের বুকের গন্ধ সময় তোমার ব্যথা প্রিয়তম, ফুলের বুকের গন্ধ সময় তোমার ব্যথা প্রিয়তম, ছড়িয়াছে বুক মম তারই দুলা লাগে, তারই দুলা লাগে, ঘুমিয়াছ বুলবুলি মদিনার গুলবাগে, মদিনার গুলবাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদন জাগে, বুকে বেদন জাগে, চোখের পানি রে দরিয়ায় কেঁদে কেঁদে খুঁজি তোমায়, চোখের পানির এই দরিয়ায় কেঁদে কেঁদে খুঁজি তোমায়, কেন আমি জন্মিনি জন্মিনী হাই, তোমার যাওয়ার আগে, তোমার যাওয়ার আগে, ঘুমিয়াছ বুলবুলি গো মদিনার গুলবাগে, মদিনার গুলবাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদন জাগে, বুকে বেদন জাগে, যখন দুঃখের দরিয়াতে পাই না খুঁজে তখন তোমায় মনে পড়ে হে প্রিয় রসূল, যখন দুঃখের দরিয়াতে পাই না খুঁজে তু তখন তোমায় মনে পড়ে হে প্রীতি।